الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام حضرات علماء کرام সম্মানিত সুধী সমাজ ও পর্দার আড়ালে বসা আমার মা বোনেরা, মুসলমান হিসাবে আমাদের সকলের জানা থাকার কথা যে 30 পারা কুরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালাম। কুরআন শরীফকে আল্লাহর কালাম বলা হয়। কালাম আরবি শব্দ, এর বাংলা অর্থ হল কথা। কুরআন শরীফকে আল্লাহর কালাম এজন্য বলা হয় যে কুরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে সবগুলি সরাসরি আল্লাহর কথা। কুরআন শরীফের ভিতরে আল্লাহর কথা ছাড়া আর কারো কোনো কথা নেই। এবং আল্লাহর কথা কুরআন শরীফ ছাড়া আর কোথাও নাই। এই জন্য 30 পারা কুরআনকে আল্লাহর কালাম বলা হয়। এই কুরআনের সবগুলি কথা সরাসরি আল্লাহর কথা। কুরআন নামে আল্লাহর এই কথাগুলি 7 আসমানের উপরে লৌহে মাহফুজ নামক স্থানে আল্লাহর তত্ত্বাবধানে সংরক্ষিত ছিল। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই 30 পারা কুরআন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবাসী মানুষের কাছে পাঠাইছেন। কেন পাঠাইলেন 7 আসমানের উপর থেকে এই 30 পারা কুরআন পৃথিবীতে কেন পাঠাইল? এই প্রশ্নের জবাবে আল্লাহ ফাকরাব্বুল আলামিন বলেন হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য পাঠাইছে। ত্রিশ পারা কুরআন আল্লাহ ফাকরাব্বুল আলামিন পৃথিবীতে পাঠাইছেন মানুষের হেদায়েতের জন্য। হেদায়েত কি জিনিস? যে হেদায়েতের জন্য আল্লাহ কুরআন পাঠাইলেন, এখানে আরো একটা কথা মনে রাখলে, যে কোনো সময় কোরআনের ব্যাপারে অনেক কথা বুঝতে আমাদের সহজ হবে, সেটা হল আমি সহজ সরল বাংলা ভাষায় বলেছি, কোরআন লোহে মাহফুজ থেকে আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন, কিন্তু আল্লাহর ভাষায় আরসালাল কুরআন, কুরআন পাঠাইছেন আল্লাহ বলেন, আল্লাহ বলেন নাজ্জালাল কুরআন, আনজালাল কুরআন, আল্লাহ কুরআন নাজিল করেছেন। আমি কুরআন পৃথিবীতে পাঠাইছি না বলে কুরআন পৃথিবীতে নাজিল করেছি কেন বললেন? এই কারণটাও মনে থাকলে কুরআনের অনেক কথা বুঝতে আমাদের সহজ হবে। কোন কিছু নাজিল হওয়া বা নাজিল করা তখনই বলা হয় যখন উপর থেকে নিচে পাঠানো হয়। মসজিদের দুতলার থেকে নিচের তলা পাঠাইলে এটাকে নাজিল করা বলা, নিচ তলার থেকে উপর তলায় পাঠাইলে এটাকে নাজিল করা বলা হয় না। কোরআন আল্লাহ পাঠাইছেন কিন্তু এটাকে নাজিল করেছেন বললেন কেন? তার কারণ হইল উপর থেকে নিচে পাঠাইছে। সাত আসমানের উপরে ছিল লৌহে মাহফুজ, সেখানে ছিল কোরআন সংরক্ষিত, সেখান থেকে পৃথিবীতে যে আল্লাহ কোরআন পাঠাইলেন এটা কি নিচ থেকে উপর দিকে পাঠাইলেন না উপর থেকে নিচ দিকে পাঠাইলেন? এই কথাটা বোঝাবার জন্য আল্লাহ কোরআন পাঠাইছি বলেন না, বলেন কোরআন নাজিল করেছি। এই নাজিল শব্দটার মাধ্যমেই আল্লাহ বুঝাইয়া দিলেন এই কোরআন এই পৃথিবীর কারো গড়া কথা নয়, মন গড়া কথা নয়, বানানো কথা নয়, সাত আসমানের উপর থেকে পাঠানো কথা। এই সাত আসমানের উপরে সংরক্ষিত ত্রিশ পারা কোরআন পৃথিবীতে আল্লাহ পাঠাইলেন মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কেন? এই প্রশ্নের জবাবে আল্লাহ নিজেই বলেন হুদাল্লিন নাস, সমস্ত মানুষের হেদায়েতের জন্য। কিছু জরুরি কথা বুঝে নিলে কোরআনের তফসির বোঝা অনেকটা অনেক ক্ষেত্রে অনেকের জন্য সবসময় সহজ হবে। এর মধ্যে একটা কথা হইল কোরআন পাঠাইছি না বলে নাজিল করেছি বললেন কেন? আর একটা কথা হল কোরআন কেন নাজিল করেছেন প্রশ্নের জবাবে আল্লাহ নিজেই বলেন মানুষের হেদায়েতের জন্য। এখানে আমাদের বুঝে নেওয়া দরকার হেদায়েত কি জিনিস। হেদায়েতের ডেফিনেশন হইল, হেদায়েত শব্দের শব্দের অর্থ হইল পথ দেখাইয়া দাও, কিন্তু কোরআনের পরিভাষায় যে কোনো লোককে যে কোনো জায়গায় যাওয়ার জন্য পথ দেখাইয়া দেওয়াকে হেদায়েত বলে না। কোরআনের পরিভাষায় হেদায়েত বলে যে পথ দেখাইতেছে তার কোনো স্বার্থ নাই, স্বার্থহীনভাবে নিঃস্বার্থভাবে যারে পথ দেখাইতেছে তার উপকার করার জন্য। পথ দেখানেওয়ালার স্বার্থে নয়, যারে পথ দেখাইতেছে তার উপকারের জন্য চিরশান্তি এবং চিরমুক্তির পথ দেখাইয়া দেওয়ার নাম হেদায়েত। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন নাযিলের মাধ্যমে আমাদেরকে হেদায়েত করতে চান, অর্থাৎ আমাদেরকে চির শান্তি এবং চির মুক্তির পথ দেখাতে চান। এতে আল্লাহর কোন স্বার্থ আছে না আমাদের উপকারের জন্য? এই কথাটা হেদায়েত শব্দটা বুঝলেই পরিষ্কার হয়ে যায়। কুরআন নাযিল করে যে আল্লাহ আমাদেরকে পথ দেখাতে চান, এতে আল্লাহর কোন স্বার্থ নাই আমাদের উপকারের। পথিকের প্রতি অনুগ্রহ করে তার মঙ্গলের পথ প্রদর্শন করাকে হেদায়েত বলা হয়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতে বলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সবগুলিকেই আল্লাহ হেদায়েত করে। একটা দুলার কণাও নাই যাকে আল্লাহ হেদায়েত করেন না। আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানব দানব জিন ফিরিস্তা জীব জন্তু গাছপালা পাহাড় পর্বত নদী দালা সবকিছুকে হেদায়ত করেন আল্লাহ। মানুষ ছাড়া আর যা কিছু আছে সেইগুলিকেও হেদায়ত একমাত্র আল্লাহই করেন। তবে কেন কুরআন নাযিলের কারণ বলেছেন শুধু মানুষের হেদায়েতের জন্য কুরআন নাযিল করেছে? ওই প্রশ্নটার জবাব বুঝার জন্য আগে আমাদের বুঝে নেওয়া দরকার যে অন্য কিছুকেও আল্লাহ হেদায়েত করেন কিভাবে। হেদায়েত শব্দটার মর্মার্থ জানা থাকলেই কথাগুলি বোঝা সহজ হবে। পথিককে তার মঙ্গলের পথ দেখাইয়া দেওয়া নিজের স্বার্থে নয় পথিকের স্বার্থে, এর নাম হেদায়েত। আসমান জমিনের সব কিছুকেই আল্লাহ তার মঙ্গলের পথ দেখাইয়া দেন, আল্লাহর স্বার্থে নয় যারে পথ দেখাইয়া দেন তার স্বার্থে। আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন, আল্লাহ কি শুধু মানুষকে শান্তির পথ দেখান না সবকিছুকেই? প্রথমে আমরা বুঝে নিব সবকিছুকে আল্লাহ কিভাবে পথ দেখান, তারপরে আমরা বুঝার চেষ্টা করব কুরআন নাযিলের কারণ দর্শাইতে গিয়া শুধু মানুষকে পথ দেখাইবার জন্য কুরআন নাযিল করেছি বললেন কেন। আমি দুইটা উদাহরণ পেশ করব আপনাদের সামনে, মানুষ ছাড়া অন্য সবকিছুকেও যে আল্লাহই হেদায়েত করেন এর কয়েক দুই একটা উদাহরণ পেশ করতে যাচ্ছি। আমাদের চোখের সামনে সারা দুনিয়াবাসী সমস্ত মানুষের সামনে প্রতিদিন সূর্য পূর্ব আকাশে উদয় হয়, পশ্চিম আকাশে অস্ত যায়। কোনদিন পশ্চিম দিকে উদয় হইয়া পূর্ব দিকে অস্ত যায় না, কোনদিন উত্তর দিকে উদয় হইয়া দক্ষিণ দিকে অস্ত যায় না, কোনদিন দক্ষিণ দিকে উদয় হইয়া উত্তর দিকে অস্ত যায় না। একই নিয়মে সদা সর্বদা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বৎসর যাব একই নিয়মে সূর্য প্রতিদিন পূর্ব দিকে উদয় হয় পশ্চিম দিকে অস্ত যায়। কার পথ প্রদর্শনের কারণে এর বিবরণ দিয়ে আল্লাহ বলেন, ওয়াশামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কামারা কদ্দারনাহু মানাযিলা হাত্তা আদা কাল উরজুনিল কদীম লাশামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল্লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূর্য চলে তার লক্ষ্যস্থলের পথে নিয়মিত সুশৃঙ্খলভাবে, কেন? যালিকা তাকদীরুল আজিজিল আলিম, মহাজ্ঞানী মহাপরাক্রমশালী আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশনার কারণে। এলে সূর্য কার নির্দেশে নিয়ম শৃঙ্খলা রক্ষা করে উদয়স্ত যায়? আল্লাহ। একইভাবে চন্দ্র, চন্দ্র বারে কমে একবার ছোট হয় একবার বড় হয়, কিন্তু সূর্য বারে কমে না ছোট বড় হয় না। এটার কারণ জিজ্ঞাসা করে এক সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন লোকে জিজ্ঞাসা করল, সূর্য সর্বদা এক আকারে থাকে গোলাকারে, কিন্তু চন্দ্র বাড়তে বাড়তে গোলাকার হয় আবার কমতে কমতে দুটো হইতে হইতে। খেজুর গাছের পুরাতন ডাল যেমন পাতাগুলি ঝরে বাঁকা হইয়া যায় এইরকম হয় কেন? আল্লাহ তাদের প্রশ্নের জবাব দিয়া কোরআনে আয়াত নাযিল করে বলেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাতি কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস। হে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে চন্দ্র বারে কমে কেন, আপনি তাদের প্রশ্নের জবাবে বলে দিন, চন্দ্রও যদি সূর্যের মতো সর্বদা এক আকৃতিতে থাকত, এক নমুনায় থাকত, তাহলে চন্দ্রটা সারা বিশ্ব মানবতার জন্য ক্যালেন্ডার হইতে পারত। চন্দ্রের বারণ কমনের ব্যবস্থার মাধ্যমে আমি চন্দ্রকে সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার বানাইয়া দিছি। তাহলে চন্দ্র হইল সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার। শুধু এক দেশের জন্য নয়, শুধু এক জাতির জন্য নয়, শুধু এক ধর্মাবলম্বীর জন্য নয়, সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য চন্দ্রকে আমি ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার বানাইয়া দিছি। কিভাবে চন্দ্র সারা দুনিয়ার মানুষের জন্য ক্যালেন্ডার হবে এর ব্যাখ্যা দিয়া হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চন্দ্র প্রথম যেদিন উদয় হইল এদিন থেকে তোমরা চন্দ্রমাসের প্রথম তারিখ গণনা করবে, গণতে গণতে চন্দ্রমাসের 29 তারিখ বিকাল বেলা দেখবে নূতনভাবে চন্দ্র উদয় হইল কিনা। যদি 29 তারিখ বিকাল বেলা নূতন চন্দ্র উদয় হইয়া থাকে তাহলে আগের মাসটা 29 আগুন্য হবে, আর যদি চন্দ্রমাসের 29 তারিখ বিকাল বেলা নূতন চন্দ্র উদয় হতে দেখা না যায় তাহলে বিগত চন্দ্রমাসটা 30 আগুন্য হবে। এই জন্য আল্লাহ রাসূল বিভিন্ন হাদিসে বলেছেন, চন্দ্রমাসের প্রথম তারিখ আর শেষ তারিখ ধার্য হবে চন্দ্র দেখা না দেখার উপর। 29 তারিখে নূতন চন্দ্র দেখা না দেখার উপর পরের দিন 30 তারিখ হবে না দ্বিতীয় মাসের প্রথম তারিখ হবে, এটা সাব্যস্ত হওয়া নির্ভর করে। যাই হোক, আল্লাহ বলেন সূর্য সূর্যের পথে চলে, চন্দ্র চন্দ্রের পথে চলে, কিন্তু লাশামসু ইয়ামবাগী লাহা আন তুদরিকাল কামার ওয়ালা লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সূর্য এবং চন্দ্র একই মহাশূন্যে সাঁতার কাটে, একই মহাশূন্যে সাঁতার কাটে। রে মহাশূন্য সম্পর্কেও আমাদের একটা পরিষ্কার ধারণা থাকা দরকার। আমরা যে পৃথিবীতে বাস করি এই পৃথিবীটা মোটামুটি গোলাকার, মোটামুটি গোল মানে বলের মতো গোল নয়, কমলার মতো গোল। আপনারা কি বলের মতো গোল আর কমলার মতো গোলের ডিফারেন্সটা বুঝতে পারেন? তো পৃথিবীটা বলের মতো গোলাকার নয়, কমলার মতো গোল। এই গোলাকার পৃথিবীটার চতুর্দিক থেকে মহাশূন্য স্থান এই খালি জায়গা বেষ্টন করে আছে, ঘেরাও করে আছে। এই পৃথিবী বেষ্টনকারী মহাশূন্য শেষ হল কোথায়? এই প্রশ্নের কোন জবাব দুনিয়ার কোন বৈজ্ঞানিকের কাছে নাই। কিয়ামত পর্যন্ত আরো যত বৈজ্ঞানিকের আবির্ভাব হবে, কোন বৈজ্ঞানিক এই পৃথিবীর চতুর্দিকে যে মহাশূন্যটা ঘেরাও করে আছে এই মহাশূন্য স্থানটা শেষ হল কোথায়, এর জবাব কিয়ামত পর্যন্ত আরো যত বৈজ্ঞানিকের জন্ম হবে এদের কারো কাছে এই প্রশ্নের জবাব পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাত্রে দাওয়াত করে নিয়ে গেলেন। জিবরিল আলাইহিস সালাম আসলেন, রাসূলকে বুরাক নামক এক জন্তুর পিঠে আরোহণ করাইলেন, সাথে করে নিয়ে গেলেন পৃথিবী বেষ্টনকারী মহাশূন্য যেখানে গিয়া শেষ হইল সেখানে। সেখানে যাওয়ার পরে দেখা গেল এই বিশাল মহাশূন্যটা যেমন ভাবে পৃথিবীকে চতুর্দিক থেকে ঘেরাও করে আছে, ঠিক তেমনি ভাবে এই গোটা মহাশূন্যটাকে আরেকটা কঠিন পদার্থ চতুর্দিক থেকে ঘেরাও করে আছে। ওই কঠিন পদার্থটা পর্যন্ত পৃথিবী বেষ্টনকারী মহাশূন্য গিয়া শেষ হইল। যে কঠিন পদার্থটা এই শূন্য স্থান তাকে চতুর্দিক থেকে ঘেরাও করে আছে, এটার গেট আছে, দারোয়ান আছে, পাহারাদার আছে। আল্লাহর রাসূল গেইটে করাঘাত করলেন, পাহারাদার ফিরিস্তা দারোয়ান ফিরিস্তা জিজ্ঞাসা করল কে তুমি? জিবরিল বলেন আমি জিবরিল। দারোয়ান জিজ্ঞাসা করেন আপনার সাথে কে? জিবরিল বলেন আমার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারোয়ান ফিরিস্তা জিজ্ঞাসা করেন হে জিবরিল, আসমানের উপরেও আল্লাহ আপনাকে ডিউটি দিয়েছেন, নিচেও ডিউটি দিয়েছেন, আসা যাওয়ার সময় গেট খোলা এবং বন্ধ করার ডিউটি আমাদেরকে দিয়েছে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তো দুনিয়াতে যতদিনের ডিউটি দিয়া পাঠাইছেন ততদিনের ডিউটি শেষ হয় নাই, এর আগেই যে আপনি উনাকে আসমানের উপরে নিয়ে আসছেন যাওয়ার জন্য, এর জন্য কি আল্লাহর কাছ থেকে আপনি কোন পারমিশন নিয়েছেন? জিবরিল বলেন শুধু পারমিশন নয়, আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে তাকে দাওয়াত করা হয়েছে বলেই সাথে নিয়ে এসেছি। তখন দারোয়ান গেট খুলে দিল। গেট খুলে দেওয়ার পরে জিবরিল ফিরিস্তা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নিয়ে গেট পাস হইবে। এই গেটটা কোথায়? এই গেটটা হল পৃথিবী বেষ্টনকারী এই বিশাল মহাশূন্যের শেষ সীমানায়, বিশাল মহাশূন্যের শেষ সীমানায়। যে কঠিন পদার্থটা এই মহাশূন্যটাকে ঘেরাও করে আছে এই কঠিন পদার্থটার নাম আসমান। কঠিন পদার্থটার নাম আসমান। আপনাদের যারা তাকে বলুন বৈজ্ঞানিকেরা কি বলে আসমান সম্পর্কে? আসমান শব্দটাকে বাংলা ভাষায় বলে আকাশ। বৈজ্ঞানিকেরা বলে স্কাই ইজ নাথিং, আকাশ কোন জিনিসের নাম নয়, এটা শূন্য স্থানের নাম, খালি জায়গার নাম। আপনারা মেরাজের ঘটনায় কি পাইলেন? স্কাই ইজ নাথিং, শূন্য স্থানের নাম, খালি জায়গার নাম না? দোস্তর মতো গেট আছে, আসমানের গেট আছে। এই কথাটা আজকে ওইদিকে বেশি লম্বা করার সময় নেই আমার হাতে, আমি সূরা রহমানের আয়াত তিলাওয়াত করছি, ওই আয়াতগুলির তফসির শুনাইতে হবে আপনাদের। এতটুকু বুঝে থাকলে বলুন পৃথিবী বেষ্টনকারী মহাশূন্যটা কোথায় গিয়া শেষ হইল, এটার জবাব বৈজ্ঞানিকদের কাছে আছে না মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে আছে? এই কথাটা বোঝানো আপনাদের কাছে। যে বিশাল শূন্যস্থানটা পৃথিবীকে চতুর্দিক থেকে ঘেরাও করে আছে, এই শূন্যস্থানটা কোথায় গিয়া শেষ হইল? এই প্রশ্নের জবাব দুনিয়ার কোন বৈজ্ঞানিকের কাছে নাই, আছে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ। এই জন্য মুফাসসিরিন কেরাম লেখেন, বৈজ্ঞানিকদের বিজ্ঞান যেখানে গিয়া শেষ হইয়া যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহর জ্ঞান সেখান থেকে শুরু হয় মাত্র। বৈজ্ঞানিকদের বিজ্ঞান যেখানে গিয়া শেষ হইয়া যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মহাজ্ঞান সেখান থেকে শুরু হয় মাত্র। এই যে কঠিন পদার্থটার গেট পাস পেলেন, এটা 500 বছরের রাস্তা গভীর। পৃথিবীর থেকে আসমান পর্যন্ত শূন্যস্থানটাও 500 বছরের রাস্তা গভীর। এই বিশাল শূন্যস্থানটা যে পরিমাণ গভীর, আসমানটাও ঠিক সেই পরিমাণ গভীর। এর উপরে আসমানটাকে আর একটা বিশাল মহাশূন্য ঘেরাও করে আছে, ওইটার নাম দ্বিতীয় মহাশূন্য। দ্বিতীয় মহাশূন্যটাকে আর একটা আসমান চতুর্দিক থেকে ঘেরাও করে আছে, এটার নাম দ্বিতীয় আসমান। এইভাবে স্তরে স্তরে 7টা মহাশূন্য আছে, প্রত্যেকটা মহাশূন্যকে চতুর্দিক থেকে একটা আসমানে ঘেরাও করে আছে। প্রত্যেকটা আসমান এবং প্রত্যেক 7টা আসমান এবং 7টা মহাশূন্যে মিলে সর্বমোট 7000 বৎসরের রাস্তা। এবার বলেন, প্রথম মহাশূন্যটা কোথার থেকে কোথা পর্যন্ত? পৃথিবীর থেকে প্রথম আসমান পর্যন্ত। প্রথম মহাশূন্যটা কোথা থেকে কোথা পর্যন্ত? পৃথিবীর থেকে প্রথম আসমান পর্যন্ত। এরপরে স্তরে স্তরে আছে আরো 6টা আসমান। এই পৃথিবীর থেকে প্রথম আসমান পর্যন্ত যে শূন্যস্থানটা, এটা পার হওয়ার জন্য 500 বৎসরের রাস্তা, 500 বৎসরের লম্বা হায়াত যদি পায় আর অনবরত শুধু যাইতেই থাকে, তাহলে শেষ সীমা লাগাল পাবে। আছে কি বর্তমান দুনিয়াতে এমন একজন বৈজ্ঞানিক যিনি 500 বৎসর পর্যন্ত বেঁচে আছে এবং সেদিকে শুধু যাইতেই আছে? এই জন্য বলেছি, এই মহাশূন্য শেষ হলো কোথায়? এই প্রশ্নের জবাব দুনিয়ার কোন বৈজ্ঞানিকের কাছে নাই, আছে শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ। এবার একটু দয়া করে বলুন, এইরকম মহাশূন্য সর্বমোট কতটা? আর প্রতিটি মহাশূন্যকে বেষ্টনকারী আসমান কতটা? আমার কথার মর্মটা ঠিক মতে বুঝে থাকলে বলুন তো, এই প্রথম মহাশূন্যটা বেশি বড় না দ্বিতীয়টা বেশি বড়? দ্বিতীয়টার থেকে তৃতীয়টা আরো বড়, চতুর্থটা আরো বড়, পঞ্চমটা আরো বড়, ষষ্ঠটা আরো বড়, সপ্তমটা আরো বড়। এই 7 মহাশূন্য, 7 আসমান সব কিছুকে চতুর্দিক থেকে ঘেরাও করে আছে আল্লাহর আরশ। এবার বলেন তো আল্লাহর আরশ কত বড়? এই বিষয়গুলি সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকলে কোরআনের অনেক কথা বুঝতে সহজ হবে। এবার আমরা মূল কথার দিকে যাই। আল্লাহ বলেন, ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা দাকাল উরুজুনিল কদীম লাশ শামসু ইয়ামবাগী লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন। চন্দ্র এবং সূর্য একই মহাশূন্যে সাঁতার কাটে, তাহলে প্রথম আসমানের ওই পারে না নিচে? নিচে। এবার আল্লাহ বুঝাতে চান, একই মহাশূন্যে চন্দ্র ও সাঁতার কাটে, সূর্য ও সাঁতার কাটে, কিন্তু লাশামসুয়াম বা বিলাহা আন তুদরিকাল কামার, কোনদিন সূর্য চন্দ্রের সাথে টক্কর লাগে না, ঘর্ষণ লাগে না। কোনদিন চন্দ্র সূর্যকে গিয়া টাচ করে না, কোন কন্ট্রোলার না থাকার কারণে, কোন কন্ট্রোলার নাই এই জন্য টক্কর লাগে না, কোন ড্রাইভার নাই, কোন চালক নাই এই জন্য কোনদিন অ্যাক্সিডেন্ট হয় না, না কোন চালকের নিয়ন্ত্রণের কারণে অ্যাক্সিডেন্ট হয় না, সেই কন্ট্রোলারের নাম ওই আল্লাহ পাকরাবুল আলামিন। এবার বলেন যদি কোন নিয়ন্ত্রণকারী না থাকত, কোন কন্ট্রোলার না থাকত, চন্দ্র সূর্য যদি এলুমেলু ভাবে চলত তাহলে কি কোনদিন টক্কর লাগতো না? টক্কর লাগত। টক্কর লাগলে নিরাপদ থাকতো না ধ্বংস পেয়ে যেত? তাহলে ধ্বংস হওয়া মঙ্গল না নিরাপদ থাকা মঙ্গল? তাহলে চন্দ্র সূর্যকে মঙ্গলের পথে পরিচালনা করেন কে? এটার নাম ওই হেদায়েত, এটার নাম ওই। আবার বলেন তো হেদায়েত কাকে বলে? স্বার্থহীন ভাবে কাউকে মঙ্গলের পথে পরিচালনা করার নাম। মূল কথা মনে আছে কিনা দেখেন, স্বার্থহীন ভাবে কাউকে মঙ্গলের পথ প্রদর্শন করার নাম হেদায়েত। চন্দ্র যেন ধ্বংস না হয় সেই পথে আল্লাহ তাকে পরিচালনা করেন, সূর্য যাতে ধ্বংস না হয় সেই পথে আল্লাহ তাকে পরিচালনা করেন। এবার বুঝে থাকতে বলুন, চন্দ্র সূর্যর হেদায়তকারীকে আল্লাহ। চন্দ্র সূর্যের হেদায়তকারী আল্লাহ। এবার আমরা আরো এক দুইটা উদাহরণ বোঝার চেষ্টা করি। কৃষকরা যখন ফসলের বীজ বুনে খেতে, আমেরিকায় আমি শুনছি আছে, আমাদের বাংলাদেশে তো আছেই ধানের চাষ, ধানের বীজ যখন কৃষক খেতে বুনে, ধানের বীজ থেকে দুইটা অঙ্কুর গজায়, একটা গাছ হইয়া উপর দিকে আসে আর একটা শিকড় হইয়া নিচ দিকে যায়। গভীরভাবে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবে, যারা ধানের বীজ গড়ে তৈরি করে তারাও একটা বীজ হাতে নিয়ে দেখলে দেখবে যে ধানের এক পার্শ্ব থেকে একটা অঙ্কুর গজাইছে মোটা আকারের বা খাটো, আর একটা অঙ্কুর গজাইছে চিকন আকারের একটু লম্বা, যেটা মোটা এবং খাটো হইয়া বাইর হয় এটা গাছ হইয়া উপর দিকে যায়, আর যেটা চিকন এবং লম্বা হইয়া বাইর হয় এটা শিকড় হইয়া নিচের দিকে যায়। কোন কৃষক এই যে শিকড়টা যে অঙ্কুরটা শিকড় ভরে মাটির নিচ দিকে যাবে হাতে ধরে সেইটা নিচের দিকে দিয়া বাইন করে এলোমেলো ছিটাইয়া দেয়, ছিটাইয়া দেওয়ার তিন দিন পরে খেতে গিয়া দেখবেন অটোমেটিকলি গাছ হওয়ারটা উপর দিকে চলে এসেছে, শিকড় হওয়ারটা নিচের দিকে চলে গিয়েছে। যদি শিকড়টা উপর দিকে যাইত মরে যাইত, মাটির থেকে রস টানতে পারত না, আর মোটাটা যদি নিচ দিকে যাইত পচিয়া যাইত গাছ হইতে পারত। তাহলে যেটা শিকড় হবে সেইটা নিচের দিকে তিন দিনের মধ্যে চলে গেল, যেটা গাছ হবে সেটা তিন দিনের মধ্যে উপরের দিকে চলে আসলো তার নির্দেশনা মতে। এটা কি ধান গাছের জন্য মঙ্গলের পথ নয়? তাহলে গাছপালার হেদায়তকারীকে পরিষ্কার বুঝে আসছে তো? গাছপালা থেকে যে আল্লাহ হেদায়ত করে, স্বার্থহীন ভাবে কাউকে মঙ্গলের পথ দেখাইয়া দেওয়ার নাম হেদায়ত। ধান গাছকে এইভাবে যেভাবে হেদায়ত করলে সে বাঁচতে পারবে, বড় হইতে পারবে, ফসল ধরতে পারবে, এইভাবে এইরকম পথ প্রদর্শনের পিছনে আল্লাহর কি স্বার্থ আছে? কোন স্বার্থ নাই। স্বার্থহীন ভাবে কাউকে মঙ্গলের পথ প্রদর্শন করার নাম হেদায়ত। দুইটা উদাহরণের দ্বারা আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন, চন্দ্র সূর্যের হেদায়তকারীও আল্লাহ, গাছপালার হেদায়তকারীও আল্লাহ। আরেকটা উদাহরণ দিচ্ছি জীব জন্তুর দ্বারা। যারা মুরগি পালে, মুরগির যখন ডিম পাড়া শেষ হয়, শেষ হওয়ার সাথে সাথেই মুরগি ডিমে তা দেয়। তা দেওয়ার পরে প্রায় তিন সপ্তাহ তা দেওয়ার পরে ডিমের ভিতরে বাচ্চা হয়, তখন বাচ্চাগুলি এত দুর্বল থাকে, নিজের শরীরের শক্তির দ্বারা ডিমের চুলা ভেঙে ডিমের ভিতর থেকে বেরোতে পারে। মুরগি নিজের ঠুঁটে লাগাতে চুলা ভেঙে দেয়, তারপর বাচ্চা বের হয়ে আসে। আপনারা গভীরভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন যে ডিমটার ভিতরে বাচ্চা যখনই পূর্ণাঙ্গ হয়, মুরগি তখনই সেই ডিমটার চুলা নিজের ঠুঁটের দ্বারা ভেঙে দেয়, তখন ভিতর থেকে বাচ্চা বের হয়ে আসে। বাচ্চা পূর্ণ হওয়ার আগে যদি চুলা ভাঙে বাচ্চা মরে যাবে, পূর্ণাঙ্গ হওয়ার আগে যদি চুলা ভাঙে তাহলে বাচ্চা গঠনই হবে না। যে ডিমটার মধ্যে বাচ্চা যখন পূর্ণাঙ্গ হয় ওই ডিমটার চুলা মুরগি তখনই ভেঙে দেয়। মুরগি কিভাবে জানে যে এই ডিমটার মধ্যে বাচ্চাটা এখন পূর্ণাঙ্গ হয়েছে? মুরগির কাছে কোন এক্স-রে মেশিন আছে? তাহলে কোন ডিমটার ভিতরে বাচ্চা কোন মুহূর্তে পূর্ণাঙ্গ হইল মুরগি জানে কিভাবে? মুফাসসিরিন কেরাম লেখেন আল্লাহর হেদায়েতের কারণে। এবার বুঝে থাকলে বলুন, জীব জন্তুকে হেদায়েত করে কে? গাছপালাকে হেদায়েত করে কে? চন্দ্র সূর্যকে হেদায়েত করে কে? তিনটা উদাহরণ বুঝে থাকলে এবার আরেকটা আয়াত বুঝা সহজ হবে। আল্লাহ ফাকর রব্বুল আলামিন বলেন, الله نور السماوات والأرض أسمان دومينير شاب كيزو كي الله هدايت كري تنچا ادهاران دلما اي تنچا ادهاران ارمج دومي آمي آشا كوري افتارا پرشکار بسته بده چند أسمان دومينير شاب كيزو كي هدايت كري قطعا مونه رخين عرفة قطع شو ترش پرا قرآن الله الكلام সাত আসমানের উপরস্থ লোহে মাহফুজ নামক স্থান থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যমে পৃথিবীতে মানুষের সমাজে নাজিল করা হল। আল্লাহ পাঠাইছি বলেন কুরআন, না নাজিল করেছি বলেন? কেন পাঠাইছেন? নাজিল পাঠাইছি বললে অত চলত, নাজিল করেছি বলেন কেন? এই তোমাদের তোমাদের এই বাসস্থান পৃথিবীর কেউ কুরআনের রচয়িতা নয়, কুরআন আমার উপর থেকে পাঠানো। এই তথ্যটা বোঝাবার জন্য কোরআন পাঠাইছি বলেন না নাজিল করেছি বলেন। আল্লাহ নিজেই প্রশ্ন করেন কেন পাঠাইলাম, বলেন হুদাল লিন্নাস, শুধু মানুষের হেদায়েতের জন্য। আগের কথা মনে থাকলে বলুন, আল্লাহ কি শুধু মানুষকে হেদায়েত করেন? তাহলে কোরআন না দিলে কারণ দর্শাইতে গিয়া মানুষের হেদায়েতের জন্য বলেন কেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নের জবাব। এই প্রশ্নের জবাব, এর মর্ম, সামান্য মর্ম যদি কোন মানুষ উপলব্ধি করে না, মনুষ্যত্বের বৈশিষ্ট্য তার জীবনে কোনদিন সাধন হবে না। আসমান জমিনের সবকিছুকেই আল্লাহ হেদায়েত করে, কিন্তু কুরআন নাযিল করার কারণ সূর্যকে হেদায়েত করা নয়, চন্দ্রকে হেদায়েত করা নয়। কুরআন নাযিল করার কারণ গাছপালাকে হেদায়েত করা নয়। কুরআন নাযিল করার কারণ জীব জন্তুকে হেদায়েত করা নয়। কুরআন নাযিল করার কারণ হল মানুষকে হেদায়েত করা। তাহলে মানুষের হেদায়েতের জন্য কুরআন নাযিলের দরকার পড়ল, সূর্যকে হেদায়েতের জন্য তো কোন আসমানি কিতাব নাযিলের দরকার হল, চন্দ্রকে হেদায়েত করার জন্য তো আল্লাহ আসমান থেকে কোন কিতাব নাযিল করার দরকার হইল না, মুরগিকে হেদায়েত করার জন্য কোন কিতাব না দিলের দরকার হইল না, মানুষকে হেদায়েত করার জন্য কিতাব না দিলের দরকার হইল কেন? তার কারণ হইল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বলে দিয়েছেন, আসমান জমিনের সবকিছুকেই আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে সেবা করার জন্য। আসমান জমিনের সবকিছুকে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে মানুষকে সেবা করার। যাকে যে সেবার জন্য সৃষ্টি করেছেন তাকে সেই সেবা করার নির্দেশ দিয়েছেন, এবং আল্লাহ কুদরতি হাতে ধরে তাকে ওই সেবা করতে বাধ্য করে দিয়েছে। উদাহরণস্বরূপ বলা যায়, সূর্যকে সৃষ্টি করেছেন আমাকে রৌদ্র দেওয়ার জন্য, আমাদেরকে রৌদ্র দিতে আল্লাহ সূর্যকে বাধ্য করে দিয়েছেন। বাতাসকে আল্লাহ সৃষ্টি করেছেন আমার দেহে অক্সিজেন বিতরণ করার জন্য। কথাটা যদি অনেকের আগের থেকে জানা না থাকে তাহলে সহজে বুঝবেন না। অক্সিজেন নামক একটা জিনিস আছে, অদৃশ্য অবস্থায় বাতাসের সাথে মিশে থাকে। যন্ত্রের মাধ্যমে অক্সিজেনকে বাতাস থেকে আলাদা করা যায়, কিন্তু সাধারণত ভূপৃষ্ঠের থেকে প্রায় কয়েক মাইল উপর পর্যন্ত অক্সিজেন নামক এই অদৃশ্য পদার্থটা বাতাসের সাথে মিশে থাকে। কয়েক মাইল পার হইয়া গেলে ওইখানে শুধু বাতাস পাওয়া যায়, অক্সিজেন পাওয়া যায়। আরো অনেক দূরে চলে গেলে শূন্যস্থান পাওয়া যায়, বাতাস পাওয়া যায়। তিনটা জিনিস, একটা শূন্যস্থান, একটা বাতাস, একটা অক্সিজেন। এই তিনটা জিনিস ওই পৃথিবীর চতুর্দিক থেকে কয়েক মাইল এলাকা নিয়ে পৃথিবীটাকে ঘেরাও করে আছে। এই যে বাতাসের সাথে মিশ্রিত অবস্থায় অক্সিজেন নামে একটা জিনিস আছে, এটা মানুষের শরীরে কি উপকার করে? আমরা দৈনন্দিন জীবনে যা কিছু খানা পিনা করি এই সবগুলির সার নির্যাস হিসাবে আমাদের শরীরে রক্ত উৎপাদন হয়। এই রক্তকে সারা শরীরে সাপ্লাই দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের শরীরের ভিতরে একটা কুদরতি সাপ্লাই মেশিন জন্মের সময় সৃষ্টি করিয়া ফিট করিয়া দিয়া থাকে। আমার দেহের ভিতরে রক্তের সাপ্লাই মেশিনটার নাম আরবি ভাষায় বলে কালব, বাংলা ভাষায় বলে হৃৎপিণ্ড, ইংলিশে বলে হার্ট। হার্ট নামক একটা মেশিন আছে মানুষের শরীরের ভিতরে। এটা ওই খাদ্যর সার থেকে যে রক্ত উৎপাদন হয়, এই রক্ত পাম্পিং সিস্টেমে উৎপাদিত রক্ত মাথার থেকে পাও পর্যন্ত নল আছে, নল দিয়া সদা সর্বদা সাপ্লাই দিয়া থাকে। মানুষের শরীরে, প্রাণীর শরীরে রক্ত সাপ্লাই দেওয়ার সাপ্লাই মেশিনটার নাম হার্ট। এই হার্টের সাপ্লাই দেওয়া রক্ত শরীরে কয়েক মাস ব্যবহার হইলে পরে রক্তটা পুরাতন হয়, দূষিত হয়, ময়লাযুক্ত হয়। তখন ওই রক্তটাকে, দূষিত ময়লাযুক্ত পুরাতন রক্তটাকে আবার ধুলাই করে পিওর করার দরকার হয়। এটার জন্য আল্লাহ আরেকটা মেশিন আমার ভিতরে ফিট করে দিয়েছেন, যে হইল রক্ত ধুলাই মেশিন। এই মেশিনটা হইল রক্ত ধুলাই মেশিন। এই মেশিনটার নাম ফুসফুস। এই ফুসফুসের সাথে হার্টের একটা কানেকশন আছে। হার্টের প্রধান দুইটা কাজ, একটা কাজ হল নতুন উৎপাদিত রক্ত একরকম নল দিয়া সমস্ত শরীরে পৌঁছাইয়া দেওয়া। হার্টের আরেকটা কাজ হল দূষিত রক্তগুলি ভিন্ন নল দিয়া ফুসফুসের ভিতরে পৌঁছাইয়া দেওয়া। দেখেন কথাটা বুঝতে পারলেন কি? হার্টের কাজ কটা? বিশুদ্ধ রক্ত শরীরে সাপ্লাই দেওয়া, আর দূষিত রক্ত কোথায় সাপ্লাই দেওয়া? ফুসফুসে সাপ্লাই দেওয়া। ফুসফুসের ভিতরে ছোট ছোট কুটুরি আছে, এই হৃৎপিণ্ডের চাপে দূষিত রক্তগুলি ওই ফুসফুসের ভিতরে গিয়া এই অগণিত ছোট ছোট ঘরের ভিতরে দূষিত রক্ত গিয়া ধুলাইয়ের জন্য আল্লাহ একটা সাবান সৃষ্টি করেছেন, ওই সাবান তারও একটা করে। এইরকম দূষিত রক্ত ধুলাই করার জন্য আল্লাহ যে সাবান সৃষ্টি করে রাখছেন, এই সাবানটার নাম ওই অক্সিজেন, যেটা শরীরের ভিতরে নয়, শরীরের বাইরে বাতাসের সাথে মিশে থাকে। রক্ত ধুলাইয়ার সাবানটার নাম অক্সিজেন। আমার শরীরের ভিতরে থাকে না বাইরে থাকে? আমার শরীরের বাইরে থাকে। এখন শরীরের ভিতরে ফুসফুস, ফুসফুসের ভিতরে আমার দূষিত রক্ত, অক্সিজেনের অপেক্ষা করে, অক্সিজেনের দ্বারা ধুলাই হবে, অথচ অক্সিজেন আমার ভিতরে নয়, অক্সিজেন বাইরে, বাইরের শরীরের বাইরের অক্সিজেন ফুসফুসের ভিতরে দূষিত রক্ত নাগাল পাইলে ধুলাই হবে। নাগাল পাওয়ার সিস্টেম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নাক দিয়া দুইটা ছিদ্র দিয়া দিয়েছে। আমার চেতনা থাকুক আর না থাকুক, আমি জাগ্রত থাকি আর ঘুমান্ত থাকি, আমার ইচ্ছা থাকুক আর না থাকুক, সদা সর্বদা সেকেন্ডে সেকেন্ডে আমার নাকের দুইটা নল দিয়া অক্সিজেন বাহী বাতাস ঢুকতেছে আর বাইরে উঠতেছে, ঢুকতেছে আর বাইরে উঠতেছে, ঢুকতেছে আর বাইরে উঠতেছে। আপনারা যখন ঘুমে থাকেন তখন আপনাদের আপনাদের শ্বাস প্রশ্বাস বন্ধ থাকে না চালু থাকে? আপনাদের ইচ্ছাক্রমে, অনিচ্ছাবশত, অনিচ্ছাবশত আপনার নাক দিয়া শ্বাস ঢুকে এবং বাহির হয়, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি নিয়ন্ত্রণে। বলেন ঘুমের সময় আমার নাকে যে শ্বাস জারি থাকে আমার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়। আল্লাহ যদি তখন বাতাসকে হুকুম দেন পাঁচ মিনিট বন্ধ থাকো, পাঁচ মিনিট, এই ঘুম কি আপনার চিরঘুম হবে না? চিরঘুম হবে না। এই জন্য ঘুমাবার সময় আল্লাহ রাসুলের মাধ্যমে দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ তোমার নামে আমি মরতেছি আবার তোমার নামে জিন্দা হল। ঘুম ভাঙ্গার পরে আল্লাহ রাসুলের মাধ্যমে দোয়া শিক্ষা দিয়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, সমস্ত প্রশংসা সেই আল্লাহ যিনি আমাকে জিন্দা করেছেন মৃত্যু দান করার পর, যেভাবে আমাকে অচেতন কয়েক ঘন্টা অচেতন করে রাখার পর আবার সচেতন করেছেন, ঠিক তেমনি ভাবে ওই দিন আমার বেশি দূরে নয় যেদিন আল্লাহ চিরকালের জন্য আমাকে অচেতন করে মাটির নিচে নিয়ে যাবেন, সেখান থেকে হাসরের মাঠে আবার সচেতন করে উঠাবে। বিষয়টা বুঝে যদি ঘুমাইবার দোয়া ঘুমানির সময় এবং জাগার পরে দোয়াটা পড়ে, ওই দোয়া যত মর্মস্পর্শী হবে, বিষয়টা না বুঝে দোয়া করলে ওই তত মর্মস্পর্শী হবে না। আমি বলতেছিলাম যে কথা সেটা হল এই বাতাস আমাদের কি সেবা করে, অক্সিজেন নিয়া ঢুকে আমার শরীরের ভিতরে, নাকে দিয়া অক্সিজেন বাহী বাতাস নাকের ছিদ্র দিয়া সরাসরি ফুসফুসের ভিতরে চলে যায়। ময়লা কাপড় যেমন ভাবে সাবানের পানির সোয়া লাগলে কাপড়ের ময়লা পরিষ্কার হইয়া যায় আর সাবানের পানিটা ময়লাযুক্ত হইয়া যায়, ঠিক তেমনি ভাবে ফুসফুসের ভিতরের অপেক্ষমান দূষিত রক্ত অক্সিজেন বাহী বাতাসের সোয়া পাইলে পরে রক্তটা পরিষ্কার হইয়া অক্সিজেনটা ময়লাযুক্ত হইয়া যায়। এই ময়লাযুক্ত অক্সিজেনটাকে বৈজ্ঞানিকদের ভাষায় কার্বন ডাইঅক্সাইড বলা হয়। সুতরাং আমার নাকি দিয়া বাতাসের সাথে সাবান রক্ত দুলাই করার সাবানটা অক্সিজেন হইয়া ঢুকে আর রক্তের ময়লায় ময়লাযুক্ত হইয়া কার্বন ডাইঅক্সাইড হইয়া বাহির হয়। অক্সিজেন হইয়া ঢুকে কার্বন ডাইঅক্সাইড হইয়া বাহির হয়, অক্সিজেন হইয়া ঢুকে কার্বন ডাইঅক্সাইড হইয়া বাহির হয়। বুঝে থাকলে এবার বলুন বাতাস কি আমাকে সেবা করে কি পরিমাণ? আপনি যখন ঘুমে থাকেন তখন যদি বাতাসের সেবা পাঁচ মিনিটের জন্য বন্ধ থাকে তখন আপনার অবস্থা কেমন হবে? কাজে কাজেই আল্লাহ বাতাসকে সৃষ্টি করেছেন আমাকে যে সেবা দেওয়ার জন্য, সেই সেবা দিতে বাতাসকে আল্লাহ বাধ্য করে দিয়েছেন। বাতাসের এখতিয়ারে নাই, আমি ঘুমন্ত থাকা অবস্থায় আমার নাকে দিয়া না ঢুকার অধিকার নাই বাতাসের, বাধ্যতামূলক ভাবে বাতাস আমার নাকের ছিদ্র দিয়া ঢুকতেই হবে, ঢুকার জন্য আল্লাহ বানাইছেন, ঢুকতে বাধ্য করে দিয়েছেন। যারে যে কাজের জন্য নিযুক্ত করা হয় সেই কাজ যদি বাধ্যতামূলক ভাবে তার দ্বারা করাইয়া নেওয়া হয় কাজটা কিভাবে করতে হবে আর দেখাইতে হয় না, বুঝেন কিনা দেখেন কথা। আমি একটা লোকরে যে কাজের জন্য নিযুক্ত করলাম ওই কাজটা যদি আমার তত্ত্বাবধানে তার দ্বারা আমি করাইয়া লই তাহলে আর নূতন ভাবে তাকে কোনো কিছু শিখানোর দরকার পড়ে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসকে কোনো কিছু শিক্ষা দেওয়ার দরকার পড়ে না, বাতাসকে এইভাবে সৃষ্টি করেছেন আমাকে, এই সিস্টেমে আমাকে সেবা করবে। বুঝে থাকে বলুন, আসমান জমিনের যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের হেদায়েতের, মানুষের সেবার জন্য, যাকে যে সেবার জন্য সৃষ্টি করেছেন তাকে সেই সেবা বাধ্যতামূলক ভাবে করাচ্ছেন কিনা, কাজেই বাধ্যতামূলক ভাবে তার দ্বারা যেহেতু সেবা করাইতেছেন, কাজেই তাকে আর সেবা করার পথ দেখানির দরকার হয় না। এই জন্য চন্দ্র সূর্যের হেদায়ত করার দরকার নাই, চন্দ্র সূর্যকে মঙ্গলের পথ দেখাইয়া দেওয়ার দরকার নাই, মঙ্গলের পথে আল্লাহ চালাইয়া দেন, গাছপালাকে মঙ্গলের পথ দেখানির দরকার নাই, মঙ্গলের পথে চালাইয়া দেন, জীব জন্তুকে মঙ্গলের পথ দেখানির দরকার নাই, মঙ্গলের পথে চালাইয়া দেন। কেন? এদেরকে আমাদের সেবার জন্য সৃষ্টি করেছেন, যদি পথ দেখাইয়া ছেড়ে দেন আর সেই পথে চলে না, তাহলে সেবার থেকে আমি বঞ্চিত হয়ে যাব। এই জন্য যেই বস্তুটাকে আমার যে সেবার জন্য সৃষ্টি করেছেন ওই বস্তুকে ওই সেবা করতে বাধ্য করে দিয়েছেন, কাজেই সেবার পথ দেখাইয়া ছেড়ে দেওয়ার দরকার নাই। কিন্তু আমাদেরকে কাউকে সেবা করার জন্য সৃষ্টি করেননি, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের গুলামি করার মাধ্যমে পরকালের চিরস্থায়ী জীবনে জান্নাত লাভ করার জন্য। কাজে আল্লাহর গোলামি কিভাবে করতে হবে এটার পথ দেখানি দরকার। বুঝে থাকলে বলুন, বাতাস মানুষের নাকের ছিদ্র দিয়া কিভাবে অক্সিজেন নিয়ে ঢুকবে এটা আসমান থেকে কিতাব নাজিল করে তার শিক্ষা দেওয়া দরকার, না আল্লাহ তারা এই কাজ করতে বাধ্য করে দিছে? মানুষকে আল্লাহ আল্লাহর গোলামি করার আদেশ করেছেন, আদেশ পালন করতে বাধ্য করেননি, এই জন্য তার পথ দেখানি দরকার। তোমারে নামাজ পড়ার আদেশ করেছি, নামাজ পড়তে বাধ্য করি নাই। তোমাকে রোজা রাখার আদেশ করেছি, রোজা রাখতে বাধ্য করি নাই। তোমাকে কোরআন তেলাওয়াত করার আদেশ করেছি, কোরআন তেলাওয়াত করতে বাধ্য করি নাই। তোমার ইচ্ছা হইলে করবে, ইচ্ছা না হইলে না করবে, যেহেতু তোমার ইচ্ছা দিন ছেড়ে দিয়েছি, এই জন্য তুমি যদি ইচ্ছা করো আমার গোলামি করতে চাও, তুমি যদি ইচ্ছা করো আমার ইবাদত বন্দেগী করার, তাহলে কিভাবে করতে হবে এটা তোমাকে আমার শিখানি দরকার। তাই তোমার হেদায়েতের জন্য সাত আসমানের উপর থেকে কোরআন নাযিল করেছি। বিষয়টা কি আপনারা বুঝতে পারলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাত আসমানের উপরে লৌহে মাহফুজ নামক স্থানে সংরক্ষিত এই কোরআনকে মুহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে দুনিয়ার মানুষের সমাজে কেন নাযিল করলেন এর কারণ দর্শাই আল্লাহ হুদাল্লিস সামাওয়াতি ওয়াল আরদ, হুদাল্লি আহলিস সামাওয়াতি ওয়াল আরদ, হুদাল্লিস শামসি ওয়াল কমার, হুদাল্লিস সাজার, হুদাল্লিল হায়ওয়ান বলেন নাই, কোন জীব জন্তুর হেদায়তের জন্য কোরআন নাযিল করেছি বলেন নাই, কোন গাছপালার হেদায়তের জন্য কোরআন নাযিল করেছি বলেন নাই, চন্দ্র সূর্যের হেদায়তের জন্য কোরআন নাযিল করেছি বলেন নাই, আসমান জমিনের হেদায়তের জন্য কোরআন নাযিল করেছি বলেন নাই, মানুষের হেদায়তের জন্য কোরআন নাযিল করেছি বলেছেন। কারণ মানুষকে আল্লাহর যে হুকুম করেন সেই হুকুম পালন করতে বাধ্য করেন না, আর বাকি সবগুলিতে যে হুকুম করেন পালন করতে বাধ্য করেন, আল্লাহর তত্ত্বাবধানে সে হুকুম পালন করবে, তাকে নূতন ভাবে শিক্ষা দেওয়ার দরকার নাই। তুমি ইচ্ছা হইলে পালন করবে, ইচ্ছা না হইলে করবে না। এই জন্য যদি তুমি ইচ্ছা করো আমার হুকুম পালন করতে, তাহলে কোন নিয়মে পালন করতে হবে সেইটা তোমার শিক্ষা করা দরকার। এই শিক্ষার জন্য আমি আসমান থেকে কোরআন নাযিল করেছি তোমাকে আমার গোলামি করার নিয়ম শিক্ষা দেওয়ার জন্য। আর একটা প্রশ্ন থাকতে পারে, অন্যগুলিকে আল্লাহর হুকুম পালন করতে বাধ্য করে দিলেন, আমাদেরকে যে হুকুম পালন করলেন, যে হুকুম দিলেন সেই হুকুম পালন করতে বাধ্য না করে আমার ইচ্ছার উপর ছেড়ে দিলেন কেন? এর কারণ হল আল্লাহ আমাকে পরীক্ষা করতে চান, নিজে জানার জন্য নয়, আমাকে জানাবার জন্য। আমি তোমাকে হেদায়েত করে তোমার মঙ্গলের পথ দেখাইয়া দিয়া ছেড়ে দেব, তোমাকে ওই পথে চলতে আমি বাধ্য করব না। তুমি ইচ্ছা হইলে আমার দেখানো পথে চলবে, ইচ্ছা না হইলে আমার দেখানো পথে তুমি চলবে না, এভাবে তোমাকে আমি ছেড়ে দেব। কেন ছেড়ে দেব? বাতাসের মতো বাধ্য করে দেই না কেন? বাতাসকে যেমন ভাবে বাধ্য করে দিয়েছি তোমার নাকের ভিতরে ঢুকবে, তুমি ঘুমন্ত অবস্থায় থাকলেও তোমার সেবা সে করতেই হবে, তোমার ইচ্ছা না থাকলেও তোমার নাম তোমারে নামাজের আদেশ করেছি নামাজ পড়তেই হবে, তোমার ইচ্ছা না থাকলেও এমন করি নাই কেন? কারণ আমি তোমাদেরকে দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠিয়েছি। নিজের ইচ্ছায় যদি আমার হুকুম পালন করো তাহলে আমার পরীক্ষায় তুমি পাশ করলা, জান্নাতের যোগ্য সাব্যস্ত হবে। নিজের ইচ্ছায় যদি আমার হুকুম পালন করো না আমার পরীক্ষায় ফেল করলা পরকালে তুমি জাহান্নামের শাস্তির যোগ্য। কাজেই অন্যান্যগুলিকে আমার হুকুম পালন করতে বাধ্য করলাম, তোমাদের সেবায় যেন ত্রুটি না হয়, তোমাদেরকে আমার হুকুম পালন করতে বাধ্য করলাম না, তুমি নিজের ইচ্ছায় করো কিনা এটা যেন প্রকাশ হয়, প্রমাণ হয়, তুমি যেন নিজের আমলের দ্বারা তুমি জেনে নিতে পারো তুমি জান্নাতের যোগ্য না জাহান্নামের যোগ্য। এই জন্য আল্লাহ অন্য আয়াতে বলেন, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরাতুন ওয়ালাউ আলকা মাআযীরা। হাসরের মাঠে পাপিষ্টরা মনে মনে জানা থাকবে দুনিয়াতে কোন পাপ করেছিল, কিন্তু আল্লাহর দরবারে বলবে আমি কোনো পাপ করি নাই, পাপ করি নাই। মিথ্যা কথা কেন বলবে? পাপ থেকে রেহাই পাওয়ার জন্য। অথচ তার মনে মনে জানা আছে আমি দুনিয়ার জীবনে পাপ করেছি। এই কারণে হাদিস শরীফে হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তামুতুনা কামা তাহইয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন। তোমাদের মরণ ভালো হবে না খারাপ হবে এটা নির্ভর করে তোমার দুনিয়ার জীবনের চলন ভালো না খারাপ সেটার উপর। চলন ভালো হলে মরণ ভালো হবে, মরণ ভালো হলে হাসর ভালো হবে, চলন খারাপ হলে মরণ খারাপ হবে, মরণ খারাপ হলে হাসর খারাপ। কাজেই হাসরের বিচারে কোন একটা মানুষ জাহান্নামী হইলে এই কথা বলার সুযোগ পাইবে না যে আমি কোন দোষে জাহান্নামী হইলাম, আমি তো বুঝলাম না। আল্লাহ বলবেন এই দেখো তোমার আমল্লামা, এই দোষে তুমি জাহান্নামী হইলে। যেহেতু চন্দ্র সূর্যের জাহান্নামের শাস্তি নেই, জীব জানোয়ারের জন্য জাহান্নামের শাস্তি নেই, গাছপালার জন্য জাহান্নামের শাস্তি নাই, এরা এই কথা বলার কোন প্রশ্নই আসে না কোন দোষে জাহান্নামী হইলাম আমি তো বুঝলাম না। তোমরা যেহেতু আল্লাহর আদেশ লঙ্ঘন করলে জাহান্নামী হবে, এই জন্য সেদিন যেন তোমরা বলতে না পারো কোন দোষের কারণে জাহান্নামী হইলাম আমি তো বুঝলাম না, এই রকম প্রশ্নের সুযোগ যেন না থাকে, এই জন্য তোমাদেরকে হেদায়েতের পথ দেখাইয়া ছেড়ে দিলাম। ইচ্ছা হইলে চলো জান্নাতে যাইবা, ইচ্ছা না হইলে না চলো জাহান্নামে যাইবা। আরো পরিষ্কার করে আল্লাহর আয়াতে বলে, মান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। ইমান কোনটা, কুফর কোনটা, নেক আমল কোনটা, বদ আমল কোনটা, আল্লাহর ফরমাবরদারি কোনটা আর আল্লাহর অবাধ্যতা কোনটা, সব কিছু কোরআনের মাধ্যমে তোমাদেরকে শিখাইয়া দিলাম, বুঝাইয়া দিলাম। এখন যার মনে চায় নেক আমল করো, ইমানের হতে যাও, জান্নাত পুরস্কার পাবে। যার মনে চায় অসৎ কাজ করো, কুফতে যাও, শাস্তি হিসাবে জাহান্নাম পাবে। এতটুকু কথা বুঝে থাকতে পার, বলুন তো হাসরের মাঠে কোন পাপিষ্ট কি বলতে পারবে আল্লাহর কাছে যে আমি কোন অপরাধে জাহান্নামে হইলাম আমি তো বুঝলাম না? এই কথাটা বলার কোন সুযোগ থাকবে না। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন নাজিল করে হেদায়েত করেছেন, পথ দেখাইয়া দিয়েছেন, এইটা হইল জান্নাতের পথ, মনে চাইলে এই দিকে যাও জান্নাত পাইবা, ওইটা হইল জাহান্নামের পথ, মনে চাইলে সেই দিকে যাও জাহান্নাম পাইবা। এইল কুরআনের হেদায়েতের মর্ম। দুনিয়ার জীবনে মানুষের জন্য জান্নাতের পথ কোনটা কোরআন পরিষ্কার ভাবে বলে দেয়, দুনিয়ার জীবনে মানুষের জন্য জাহান্নামের পথ কোনটা কোরআন পরিষ্কার ভাবে বলে দেয়। তারপর আল্লাহ মানুষের ইচ্ছার উপর ছেড়ে দেন, তুমি ইচ্ছা করলে জান্নাতের পথে যেতে পারো, তুমি ইচ্ছা করলে জাহান্নামের পথে যেতে পারো। এই যে মানুষের জীবনের সবচেয়ে বড় কঠিন পরীক্ষা, যে পরীক্ষাটা আসমান জমিনের আর কোন বাসিন্দার জন্য নাই, একমাত্র মানুষের জন্য আছে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিলের কারণ দর্শাইয়া বলেন, কোরআন নাজিল করেছি মানুষের হেদায়েতের। আমরা মুসলমান হিসাবে সকলের জানা থাকার কথা, এই কোরআনে সর্বমোট 114 খানা সূরা আছে। কতটা সূরা? 114টা সূরা। এর মধ্যে একটা সূরার নাম সূরায়ে রহমান, একটা সূরার নাম সূরায়ে রহমান। সূরায়ে রহমানের প্রথম দিকের তিনটি আয়াত আজকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তিন আয়াতের তফসীর তিন দিনেও শেষ হবে না, কিন্তু আমি এই ঘন্টা দেড় ঘন্টার সময়ের মধ্যে আমার ক্ষুদ্র বিবেচনায় এই তিন আয়াতের তফসীর থেকে যে কথাগুলি আমাদের সমাজের মানুষের জন্য বেশি দরকারি মনে করি, আমার ক্ষুদ্র বিবেচনায় যে কথাগুলি বেশি উপকারী মনে করি, সেই কথাগুলি আপনাদের খেদমতে পেশ করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। কোরআনের কোন সূরা বা কোন আয়াতের তফসির বা তার সঠিক মর্মটা সঠিকভাবে উপলব্ধি করার জন্য কতগুলি পূর্বকথা আগের থেকে জানে নিতে হয়। এই পূর্বকথাগুলিকে উসুলে তফসির বলা হয়, তফসির কোরআন ব্যাখ্যার মূলনীতি বলা হয়। কোরআন ব্যাখ্যার মূলনীতি, এই কোরআন ব্যাখ্যার মূলনীতি বিষয়ের মধ্যে অনেক আনুষঙ্গিক ব্যাপার সেপার আছে। এইগুলি যে যত বেশি জানবে, এইগুলি যে যত বেশি স্মরণ রাখতে পারবে, কোরআনের সঠিক মর্ম সে তত সহজে বুঝতে পারবে। কোরআনের অনেক কথাই আছে ব্যাখ্যা সাপেক্ষ, ব্যাখ্যা ছাড়া বুঝে আসবে না। কোরআনের অনেক কথাই ব্যাখ্যা ছাড়া বুঝে আসবে না, অনুবাদের দ্বারা বুঝে আসবে না। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন একায়েতে বলেন, মান ইউরিদিল্লাহু বিহি আন ইয়াহদিয়াহু ইশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অন্তরটাকে ইসলামের জন্য খুলে দেন। সেখানে আল্লাহ আয়াত কত পরিষ্কার, আল্লাহ বলেন আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অন্তরটাকে ইসলামের জন্য খুলে দেন। আয়াত নাজিল হওয়ার পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আরজ করলেন, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ যে আয়াত নাজিল করে বললেন যে আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অন্তরটাকে ইসলামের জন্য খুলে দেন, কোন মানুষের অন্তর ইসলামের জন্য খুলে দেওয়ার ব্যাখ্যা কি? তর্জমার দ্বারাই বোঝা যায় এই জন্য ব্যাখ্যা চাইলেন, না তর্জমার দ্বারা বুঝে আসে না সেই জন্য ব্যাখ্যা চাইলেন? কি বুঝলেন আপনারা? তর্জমার দ্বারা কোরআন বুঝে আসে। কোরআনের অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার ট্রান্সলেশন করলেই মর্ম বুঝবেন না। অথচ আমাদের সমাজে অনেক মুসলমান এমনও পাওয়া যায় যারা কোরআনের বাংলা তর্জমা, কোরআনের উর্দু তর্জমা, কোরআনের ইংলিশ ট্রান্সলেশন লাইব্রেরি থেকে কিনে নিয়ে নিজের ঘরে ঘরে ঘরে বসে বসে কোরআনের মর্ম বুঝার দাবিদার হয়ে যায়। এরা কেমন খেয়ালি পোলাও খায় এটা বোঝার জন্য আরেকটা আয়াত শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বারানাহু ফাত্তাবি' কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানা। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আপনার কাছে কোরআন নাযিল করতে থাকি, পাঠাতে থাকি, নাযিল করতে থাকি অর্থ পাঠাতে থাকি নিচ থেকে উপর দিকে, ওই কথাটা বুঝতে পারছেন? নাযিল শব্দ ব্যবহার হয়। আমি যখন আপনার কাছে কোরআন নাযিল করতে থাকি, তাৎক্ষণিকভাবে আপনি কোরআন তাড়াহুড়া করে জপতে থাকবেন না। আল্লাহ রাসূল প্রথম প্রথম এমনটা করতেন, একদিকে আল্লাহ কোরআন নাযিল করতে থাকতেন, অপরদিকে রাসূল তাড়াহুড়া করে জপতে থাকতেন। কারণ রসুলের আশঙ্কা হইত যে নাযিল করে শেষ করতে না করতে যদি আমি সবগুলি মুখস্থ করে রাখতে না পারি, তাহলে যে শব্দটাই আমার মুখস্থ করার বাকি থাকবে সেই শব্দটা আমার উম্মত পাবে কোথায়? কথাটা বুঝতে পারছেন? এই জন্য প্রথম প্রথম আল্লাহ যখন কোরআন নাযিল করতে থাকতেন, রাসূল তাড়াহুড়া করে জপতে থাকতেন। আল্লাহ বাধা দিয়া বলেন এমনটা করবেন না, আপনার মনে না থাকলে আপনার উম্মত পাবে কোথায় সেই চিন্তার আপনার দরকার নাই। আমি নিজের দায়িত্বে আপনার কাছে কোরআন নাযিল করি, আমি নিজের দায়িত্বে কোরআনের সবগুলি শব্দ করায় গণ্ডায় আপনাকে মনে রাখাইয়া দেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুঝে থাকলে বলুন, কোরআন নাযিল করেন আল্লাহ রাসূলের কাছে কার দায়িত্বে? নিজের দায়িত্বে। রসুলকে কোরআন স্মরণ রাখাইয়া দেওয়া হয় কার দায়িত্বে? আল্লাহর দায়িত্বে। কাজে আপনার তাড়াহুড়া করে জপার দরকার নাই, শুধু মনোযোগ দিয়া গভীর মনোযোগে লক্ষ্য করবেন আমি কি নাযিল করতেছি। এরপরে বলেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, যেমন ভাবে আমার নিজের দায়িত্বে আপনার কাছে কোরআন নাযিল করি, যেমন ভাবে আমার নিজের দায়িত্বে আপনাকে কোরআন স্মরণ রাখাইয়া দেব, ঠিক তেমনি ভাবে আমি নিজের দায়িত্বে আপনাকে কোরআনের ব্যাখ্যা শিখাইয়া দেব। রসুলের মাতৃভাষা কি ছিল? কোরআন কোন ভাষায় নাযিল হলো? আল্লাহ কেন রসুলকে কোরআনে ব্যাখ্যা শিখাবেন? বুঝেন নাই ব্যাপার সেটা? রাসুলের মাতৃভাষা কি ছিল? আরবি। কোরআন কোন ভাষায় নাযিল? আরবিতে। আল্লাহ কেন ব্যাখ্যা শিখাবেন? ওই আমি ট্রান্সলেশন কিনে নিয়ে আনিয়ে দিন যে কোরআন বুঝে ফেলবো, এই জন্য যে নবীর কাছে কোরআন নাযিল হইল স্বয়ং সেই নবীকে আল্লাহ বলেন আমার দায়িত্বে আপনাকে আমি কোরআনের ব্যাখ্যা শিখাইয়া দেব। তাহলে কোরআন ব্যাখ্যার কোন মূলনীতি লাগবে? মূলনীতি লাগবে না? অবশ্যই। হ্যাঁ অবশ্যই কোরআন ব্যাখ্যার মূলনীতি লাগবে। আল্লাহ উস্তাদ হইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ছাত্র বানাইয়া আল্লাহ ফক রাব্বুল আলামিন সর্বপ্রথম মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কোরআনের তাফসীর বা ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন। নিজে ছাত্র হইয়া আল্লাহর কাছ থেকে শিখার পর এবার রাসূল উস্তাদ হইয়া সাহাবায়ে কেরামকে ছাত্র বানাইয়া তাদেরকে কোরআনের ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন। আল্লাহ সম্পর্কে রাসূল হইলেন ছাত্র, সাহাবায়ে কেরামের সম্পর্কে তিনি হইলেন উস্তাদ। বিষয়টা বুঝলেন কিনা? আল্লাহর সাথে রসুলের কি সম্পর্ক? ছাত্র হিসাবে আল্লাহর সাথে। আর গোটা উম্মতের জন্য রসুলের কি সম্পর্ক? উস্তাদ হিসাবে সম্পর্ক। এই জন্য হাদিস, অন্য হাদিসে আল্লাহর রসুল বলেন ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমাকে তোমাদের জন্য উস্তাদ বানিয়ে পাঠিয়েছেন। এবার একটু মনোযোগ দিয়ে একটা কথা শুনবেন এবং বলবেন দয়া করে। রাসূল আল্লাহর কাছ থেকে কোরআনের তাফসীর যেমনটা শিখেছিলেন তার ছাত্র সাহাবায়ে কেরামকে তেমনটাই শিখাইলেন না ব্যতিক্রম করলেন? তেমনই শিখাইছেন। বিশ্বাস হয়? অবশ্যই। আপনাদের বিশ্বাস হয় রাসূল আল্লাহর কাছ থেকে কোরআনের ব্যাখ্যা যেই রকমটা শিখেছিলেন এর মধ্যে কোন ব্যতিক্রম না করে হুবহু তেমনটাই ছাত্রদেরকে শিক্ষা দিয়েছিলেন? এই কথা আপনাদের বিশ্বাস হয়? এই জন্য মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লেখেন কিয়ামত পর্যন্ত যারা কোরআনের তাফসীর করবেন তাদের তাফসীরটা রসুলের সরাসরি ছাত্রদের তাফসীরের সাথে মিলাইবে, যদি মিলে প্রমাণ হবে এটা সহি তাফসীর। কিয়ামত পর্যন্ত যারা কোরআনের তাফসীর করবে এদের তাফসীরটা রসুলের ডাইরেক্ট ছাত্রদের তাফসীরের সাথে মিলাইলে যদি ব্যতিক্রম হয় প্রমাণ হয়ে যাবে সেটা গলত তাফসীর, সেটা মনগড়া তাফসীর। কথাটা বুঝতে পারতেছেন? বুঝে থাকলে বা বলুন তো কোরআনের সহি তাফসীরের মাপকাঠি কারা? কোরআনের সহি তাফসীরের মাপকাঠি সাহাবায়ে কেরাম। আমার তাফসীর যদি সাহাবায়ে কেরামের তাফসীরের পক্ষে হয় সহি তাফসীর সাব্যস্ত হবে, আমার তাফসীর যদি সাহাবায়ে কেরামের তাফসীরের বিপক্ষে হয় গলত তাফসীর সাব্যস্ত হবে, মন গড়া তাফসীর সাব্যস্ত হবে, তাফসীরের নামে অপব্যাখ্যা সাব্যস্ত হবে। এই জন্য কোরআন ব্যাখ্যার মূলনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআন ব্যাখ্যার মূলনীতি না জানা পর্যন্ত কোরআনের তাফসীর জানবে না, কোরআনের তাফসীর না জানা পর্যন্ত কোরআনের মর্ম বুঝার, তর্জমা করে কোরআনের মর্ম বুঝার কোন কল্পনাও করা যায় না। কোরআনের সহি তাফসীর যারা করবেন তাদের তিনটা ক্লাসিফিকেশন আছে, তিনটা ক্লাস আছে, তিনটা শ্রেণী আছে। প্রথম শ্রেণীর মুফাসসিরগণ, দ্বিতীয় শ্রেণীর মুফাসসিরগণ, তৃতীয় শ্রেণীর মুফাসসিরগণ। বুঝে থাকতে বলুন মুফাসসিরগণের ক্লাস কটা? প্রথম, দ্বিতীয়। এই কথাগুলি যদি আমরা বুঝতে পারি আর মনে রাখতে পারি সারা জীবন বর কোরআনের যে কোনো আয়াতের তাফসীর বুঝার জন্য এটা একটা হাতিয়ারের কাজ, স্কেলের কাজ দিবে। প্রথম শ্রেণীর মুফাসসির কাদেরকে বলা হয়, দ্বিতীয় শ্রেণীর মুফাসসির কাদেরকে বলা হয়, তৃতীয় শ্রেণীর মুফাসসির কাদেরকে বলা হয়, তাফসীরের মূলনীতি বিষয়ক কিতাবে লেখা আছে। যে সমস্ত তাফসীরকারগণ পনেরোটা এলিমের সমষ্টি নিজের মধ্যে রাখে, পনেরো প্রকার এলিম নিজেরা অর্জন করেছে। কত প্রকার এলিম? পনেরো প্রকার এলিম যারা অর্জন করেছে। এর মধ্যে চোদ্দ নম্বর পর্যন্ত আজকে আলোচনা হবে না। পনেরো নম্বর এলিম তার নাম আল ইলমুল লাদুন্নি, পনেরো নম্বর এলিমটার নাম আল ইলমুল লাদুনি, অর্থাৎ চোদ্দ প্রকারের এলিমের দ্বারাও যদি কোন একটা আয়াতের মর্ম সঠিকভাবে বুঝে না আসে তাহলে তিনি আল্লাহর মুরাকাবায় বলবেন। কোথায় বলবেন? আল্লাহর মুরাকাবায় বসবেন। আল্লাহর মুরাকাবায় বসার কথাটা একটা, যাদের মুরাকাবা সম্পর্কে যাদের ধারণা নাই তারা কিছুই বুঝবে না আল্লাহর মুরাকাবায় বুঝবেন কোথায় মর্ম কি। মুরাকাবা সম্পর্কে ধারণা হইল, আমি যদি কোন গুনার কামের অভ্যাস থাকে আমি সেটা তওবা করে ছেড়ে দেব আর কোনদিন সেই গুনার দিকে যাব। আমি গুনার পথ ছেড়ে দিয়েছি আর কোনদিন গুনার পথে যাব না বলে আল্লাহর কাছে ওয়াদা করেছি। এ অবস্থায় যদি আমি আল্লাহর হুকুম নবীর তরিকা সঠিকভাবে পালন করতে থাকি তখন আমার আত্মাটা হয় পবিত্র, আত্মাটা হয় তখন পবিত্র। এইরকম পবিত্র আত্মাওয়ালা জগতের সব কিছুর ধ্যান ধারণা কল্পনা জল্পনা থেকে অন্তরটাকে মুক্ত করে একমাত্র আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে বসার নাম মুরাকাবা। বুঝলেন মুরাকাবা কারে গেল? সুদ করে আল্লাহর ধ্যানে বসলো হইব আল্লাহর মুরাকাবা, গুসকুর বসলো আল্লাহর ধ্যানে হইবে মুরাকাবা। যে ব্যক্তি তার বিবিরে ব্যবহার করে রাস্তায় ছেড়ে দিয়ে আসলো মসজিদে আল্লাহর ধ্যান করে হবে মুরাকাবা? হবে না। আল্লাহর মুরাকাবায় বসলে পরে চোদ্দটা এলিমের দ্বারাও একটা আয়াতের মর্ম আমার পরিষ্কার বুঝে আসতেছে না। এই ব্যক্তি আল্লাহর মুরাকাবায় বসলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরে এই আয়াতের মর্মটা ঢেলে দেন। এটার নাম আল ইলমুল লাদুন্নি, এটা এটার সিরিয়াল নম্বর কত? এর আগে আছে আরো চোদ্দটা। এইরকম পনেরোটা এলিম যাদের কাছে আছে এরা কোরআনের তফসির করতে গিয়া যদি কোন ইমানকে ফলো করতে না হয়, কোন ইমানকে ফলো না করেই যদি সহি তফসির করতে পারেন, এদের এরা হইলেন ফার্স্ট ক্লাস মুফাসসির, এরা হইলেন ফার্স্ট ক্লাস মুফাসসির। পনেরো এলিমের সমষ্টি হওয়া সত্ত্বেও যদি কোরআনের সবগুলি আয়াতের সঠিক ব্যাখ্যা করতে গিয়া কোন না কোন ইমানকে ফলো করতে হয় এরা হবেন সেকেন্ড ক্লাস মুফাসসির। আর পনেরো প্রকার এলিমের সমষ্টি নাই তবে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর মুফাসসিরগণ কোন আয়াতের ব্যাখ্যা কিভাবে করেছেন যে বুধার যোগ্যতা যদি থাকে তিনি হবেন থার্ড ক্লাস মুফাসসির। এরপরে আর কোন ক্লাস আছে? এরপরে আর কোন ক্লাস আছে? নাই। তাহলে বুঝে থাকলে বলুন থার্ড ক্লাস মুফাসসিরের যোগ্যতাটা কি হওয়া দরকার? প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর মুফাসসিরগণ কোরআনের কোন আয়াতের ব্যাখ্যা কিভাবে করেছেন তা বোঝার যোগ্যতাটা কি হবে? তিনি নতুন ভাবে কোরআনের কোন ব্যাখ্যা দিতে পারবেন না, প্রথম দুই শ্রেণীর মুফাসসিরগণের ব্যাখ্যার আলোকেই সমাধান দেওয়া যাবে। আর প্রথম দুই শ্রেণীর মুফাসসিরগণ এই পনেরো এলিমের সমষ্টি নিয়ে কোরআন কোরআনের সঠিক ব্যাখ্যা পাবেন কোথায়, তার ঠিকানা কোথায়? মুফাসসিরিন কেরাম লিখেছেন প্রথম দুই শ্রেণীর মুফাসসিরগণ কোরআনের যে সহি ব্যাখ্যাটা করবেন এটার উৎস এটার মূল কোথায় কোথা থেকে সংগ্রহ করবেন এর ছয়টা ঠিকানা আছে। কটা ঠিকানা? ছয়টা ঠিকানা। একটা ঠিকানা প্রথম ঠিকানাটার নাম তফসিরুল কোরআন বিল কোরআন, দ্বিতীয় ঠিকানার নাম তফসিরুল কোরআন বিল আহাদিসিন নববিয়্যাহ, তৃতীয় ঠিকানার নাম তফসিরুল কোরআন বি আসারিস সাহাবাতি রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, চতুর্থ ঠিকানার নাম তফসিরুল কোরআন বি আকওয়ালিত তাবেঈন রাহিমাহুল্লাহ, পঞ্চম ঠিকানার নাম তফসিরুল কোরআন বি ইজতিহাদিল মুজতাহিদিন, ষষ্ঠ ঠিকানার নাম তফসিরুল কোরআন বিল কাওয়াইদিল আরাবিয়্যা বিহাসবি মা ইয়াক্তাযীহি ত্বাকাতুল বাশারিয়্যা। এখন এইগুলির বাংলা বলি, সহি তফসিরের ঠিকানা কতটা? এই ছয় ঠিকানা এলোমেলো নয়, সিরিয়াল বাই সিরিয়াল। বুঝে থাকলে বলুন এলোমেলো না সিরিয়াল বাই সিরিয়াল? তাহলে প্রথম নম্বর সিরিয়াল কোরআনের এক আয়াতের ব্যাখ্যা যদি আরেক আয়াতে আল্লাহ নিজেই করে থাকেন সেখানে কুরআনের ব্যাখ্যা হবে কুরআনের দ্বারা। এটা প্রথম সহিত সিরের প্রথম ঠিকানা, কুরআনের ব্যাখ্যা হবে কিসের দ্বারা? কুরআনের দ্বারা। সবগুলি কথা একদিনে বলা যায় না, আর সব একদিনে বলতে গেলে স্মরণ রাখা যায় না। শুধু এই প্রথমটার উদাহরণ দিচ্ছি শুনুন। কোরআন শরীফের সর্বপ্রথম সুরা সুরাতুল ফাতিহা। সুরাতুল ফাতিহার একায়াতে আল্লাহ বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সুদাপথ দেখ। সুদাপথ বলতে কোন পথ বোঝায় ব্যাখ্যা লাগবে তো? পরের আয়াতেই আল্লাহ একটু ব্যাখ্যা দিয়েছেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, হে আল্লাহ তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাগণ দুনিয়াতে যে পথে জীবন যাপন করেছেন ওই পথটাই সারা দুনিয়াবাসীর জন্য জান্নাতে যাওয়ার সুদাপথ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আয়াতটার ব্যাখ্যা সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিমের মধ্যে পাওয়া গেল। এখানে কত নম্বর ঠিকানার দ্বারা কোরআনের সহিত তফসির হইল? এক নম্বর ঠিকানা। আবার তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাগণের পথেই যে সুদাপথ, আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাগণ কারা? এই প্রশ্নের মীমাংসা এই সুরার ভিতরে নাই। আর এই সুরার ভিতরে আল্লাহ অন্য আয়াতে গিয়া বলছেন মিনান নাবিগীন ওয়াস সিদ্দিকীন ওয়াস শুহাদা ওয়াস সালেহীন, নবীগণের পথ নবীগণ আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাগণ, সিদ্দিকগণ আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাগণ, শহীদগণ আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাগণ, সালেহগণ আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাগণ। ওই চারজন মানুষ হইল আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিমের ব্যাখ্যা মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকীনা ওয়াস শুহাদা ওয়াস সালেহীন যে আয়াতে বলেছেন আল্লাহ, ওই আয়াতটা হইল সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম আয়াতের ব্যাখ্যা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আয়াতের ব্যাখ্যা হইল সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আর সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিমের ব্যাখ্যা হইল ওই আয়াত যে আয়াতে আল্লাহ বলেছেন মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকীনা ওয়াস শুহাদা ওয়াস সালেহীন। কোরআনের এক আয়াতের ব্যাখ্যা আর এক আয়াতে পাওয়া গেল। এটি হল কোরআনের সহি ব্যাখ্যার প্রথম ঠিকানা, কোরআনের সহি ব্যাখ্যার প্রথম ঠিকানা। কিন্তু সব ক্ষেত্রেই যেমনটা হয় না, কোন কোন ক্ষেত্রে এমন হয় একটা আয়াতে আল্লাহ একটা বিষয় সংক্ষেপে বলেছেন আর এক আয়াতে বিস্তারিত ভাবে বলেছেন, সংক্ষিপ্ত আয়াতটার জন্য বিস্তারিত আয়াতটা হবে তফসির। কিন্তু যেখানে কোরআনের এক আয়াতের ব্যাখ্যা অন্য আয়াতে পাওয়া যায় না সেখানে নবীর হাদিসে তালাশ করতে হবে ব্যাখ্যা। এবার বলুন তো কোরআনের সহি তফসিরের দুই নম্বর ঠিকানা কোনটা? নবীর হাদিস। আমাদের সমাজের নবীর হাদিস, নবীর হাদিস কথাটা সব মুসলমান মুখে মুখে চালু আছে, সব মুসলমানে মোটামুটি বুঝে এবং জানে, কিন্তু নবীর হাদিস সম্পর্কেও কিছু মূলনীতি আছে এইগুলি না জানার কারণে যেমন ভাবে কিছু লোক লাইব্রেরির থেকে কোরআনের ট্রান্সলেশন কিনে কোরআন জানেওয়ালা সাজে, ঠিক তেমনি ভাবে লাইব্রেরির থেকে হাদিসের ট্রান্সলেশন কিনে কিনে পরে পরে নিজেরা হাদিসওয়ালা সাজে। এরা জানে না তফসিরের মূলনীতি, ওরা জানে না হাদিসের মূলনীতি। এই মূলনীতি না জানিয়া কোরআন মানে মানে কোরআন জানেওয়ালা সাজা, হাদিসের মূলনীতি না জানিয়া মনে মানে হাদিস জানেওয়ালা সাজার কারণে ইসলামের যা বারোটা বাজে আর কোন মতে এইরকম ইসলামের বারোটা বাজে না। এই কারণে হাদিসের মূলনীতি সম্পর্কে সামান্য একটু আলোকপাত করে তিনটা জিনিসকে রাসুলের হাদিস বলে, রাসুলের কথাকে বলে রাসুলের হাদিস, রাসুলের কাজকে বলে রাসুলের হাদিস, রাসুলের সমর্থনকে বলে রাসুলের হাদিস। রাসুলের কাজ, রাসুলের কথা, রাসুলের কাজ, রাসুলের সমর্থন, এই তিনটা জিনিসকে রাসুলের হাদিস বলা হয়। এই হাদিসকে বিভিন্নভাবে বিভিন্ন বিভাগে বিভক্ত করা হয়েছে, বিভিন্ন পর্যায়ে গিয়া বিভিন্ন ভাগে বিভক্ত করা হয়েছে। এক পর্যায়ে রাসুলের সবগুলি হাদিসকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে। রাসুলের এক প্রকার হাদিসের নাম সহি হাদিস, আর এক প্রকার হাদিসের নাম হাসান হাদিস, আরেক প্রকার হাদিসের নাম দঈফ হাদিস। এক পর্যায়ে রসুলের সমস্ত হাদিস কত প্রকার হইল? সহি, হাসান, দঈফ। এই সহি শব্দ আবিদানি করতে যদি ধরে জানেন ভুল করবেন, সহি শব্দের আবিদানি অর্থ বাংলা ভাষায় বলে শুদ্ধ, তাহলে তার বিপরীতটার নাম কি হবে? ভুল, রসুলের হাদিসও ভুল হয় না। এই সহি শব্দের আবিদানি করতে ঢুকায় করবেন না, বিশেষ পারিভাষিক অর্থ আছে। হাদিসের মূলনীতি যারা পড়ে তারা জানে, তারা বুঝে। হাদিসের মূলনীতি না বলে যারা হাদিস শিখতে যায় লাইব্রেরির থেকে বই কিনে, এরা বুঝবে না রসুলের সহি হাদিস কাকে বলে, রসুলের হাসান হাদিস কাকে বলে, রসুলের দঈফ হাদিস কাকে বলে। আপনারা শুধু নামগুলি মনে রাখেন। এক পর্যায়ে রাসুলের সমস্ত হাদিস তিন প্রকার, সহি, হাসান, দঈফ। রসুলের হাদিস তিন প্রকার, সহি, হাসান, দঈফ। রসুলের সহি হাদিস কোন কাজে লাগে? এটা আপনাদের জানা থাকা দরকার, যেন নিজে নিজে যারা হাদিস জানেওয়ালা সাজে এরা যেন হাদিসের নামে দোহাই দিয়ে আপনাদেরকে ধোকা দিতে না পারে। রসুলের হাসান হাদিস কোন কাজে লাগে এটা আপনাদের জানা থাকা দরকার, রসুলের দহিফ হাদিস কোন কাজে লাগে কিনা এটা আপনাদের জানা থাকা দরকার। ইসলাম ধর্মের কোন আকিদা বিশ্বাস প্রমাণ করার জন্য একমাত্র সহিহ হাদিস দিয়ে দলিল দিতে হবে, আর কোন হাদিসের দলিলের দ্বারা ইসলামের কোন আকিদা বিশ্বাস প্রমাণিত হবে না। ইসলামের কোন আমল প্রমাণ হওয়ার জন্য হাসান হাদিসের দলিল যথেষ্ট। আকিদার জন্য কোন হাদিস লাগে, আমলের জন্য কোন হাদিস লাগে, আমলের জন্য হাসান হাদিস। এখন তারাবির নামাজ ওয়াজিব হইল কোন হাদিসের দ্বারা, একটা হাদিস দিয়ে দলিল দিলে যে নিজে নিজে লাইব্রেরি থেকে হাদিসের ইংলিশ ট্রান্সলেশন কিনা হাদিস জানেওয়ালা মনে মনে হাদিস জানেওয়ালা হয়ে বসে আছে সে বলবে হাদিস সহিনা, যে হাদিস সহিনাতে কি হইল দেখি আকিদার ব্যাপার না আমলের ব্যাপার, আমলের ব্যাপারে হাদিস সহি লাগে নাকি, আমলের ব্যাপারে তো হাদিস হাসান যথেষ্ট। কি বুঝলেন আপনারা, আমলের বেলায় সহি হাদিসের দরকার হয় না আমলের বেলায় হাসান হাদিসের দলিল যথেষ্ট। জয়ীফ হাদিসও কোন কাজে লাগে কি না, হ্যাঁ লাগে। সহি হাদিস লাগে আকিদার কাজে, হাসান হাদিস লাগে আমলের কাজে, আর জয়ীফ হাদিস লাগে ফজিলতের কাজে। জয়ীফ হাদিস লাগে কিসের কাজে, ফজিলতের কাজে। একবার দুরূদ শরীফ পড়লে দশবার রহমত নাজিল হয়, দশটা গুনাহ মাফ হয়, দশটা মর্যাদা বাড়াই দেওয়া হয়, কুরআন বুঝার সবাই বসলে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। এগুলি কি, এগুলি ফজিলত নয় না আমল, কোন কিছু করার মতো না কোন পুরস্কার পাওয়ার কথা, পুরস্কার পাওয়ার কথাটা তো ফজিলত কয়, ফজিলত প্রমাণ হওয়ার জন্য সহি হাদিসের দরকার হয় না, ফজিলত প্রমাণ হওয়ার জন্য হাসান হাদিসের দরকার হয় না, ফজিলত প্রমাণ হওয়ার জন্য জয়ীফ হাদিস যথেষ্ট, ফজিলত প্রমাণ হওয়ার জন্য জয়ীফ হাদিস যথেষ্ট। সবে বরাতে এবাদত বন্দেগী করলে ফজিলত আছে, কতটা সহি হাদিস দিয়া দলিল নিতে হবে, কতটা হাসান হাদিস দিয়া দলিল নিতে হবে, এই হাদিসের মূলনীতি না জানার কারণে সবে বরাতের ফজিলতের হাদিস শুনলে কয় হাদিস দহিফ মানি না, আরে হাদিস দহিফ মানো না দেখি আকিদার দলিল দিছে নাকি, না বলে দলিল দিছে না ফজিলতের দলিল দিছে। একটু আবার দিলাম আপনাদেরকে, কোরআনের মর্ম যেমন কোরআনের মূলনীতি ছাড়া বোঝা সম্ভব নয়, ঠিক তেমনি ভাবে হাদিসের মূলনীতি না জানলে হাদিসের মর্ম বোঝা সম্ভব নয়। যারা কোরআনের কোরআন তফসিরের মূলনীতি জানে না এদের অধিকার নেই কোরআনের ব্যাখ্যা দেওয়ার, কোরআনের তফসির করার, যারা হাদিসের মূলনীতি জানে না এদের অধিকার নাই হাদিস দিয়া দলিল পেশ করা, কথা বুঝে আসছে কিনা। এবার আমরা মূল কথার দিকে ফিরে যাই, কোরআনের সহি তফসির পাওয়া যায় কত ঠিকানা, এলোমেলো না সিরিয়াল বাই সিরিয়াল, প্রথম নম্বর সিরিয়াল কোরআনের তফসির কোরআনের আয়াতের দ্বারা, দ্বিতীয় নম্বর কোরআনের তফসির নবীর হাদিসের দ্বারা। কখন এই আয়াতের তফসির অন্য আয়াতে পাওয়া যাবে না, যখন তখন তালাশ করতে হবে নবীর হাদিসে এই আয়াতের তফসির পাওয়া যায় কি হবে। এছাড়া উদাহরণ আছে, আমি যদি উদাহরণ দিতে যাই উদাহরণে উদাহরণে আজকের সময়টা শেষ হয়ে যাবে, আর রহমানের তিন আয়াতের তফসির আর আজকে আলোচনা হবে না, এই জন্য আমি আর উদাহরণের দিকে যাচ্ছি না, শুধু প্রথমটার উদাহরণ দিয়ে দিলাম। যদি নবীর হাদিসেও কোন আয়াতের তফসির খুঁজে না পাওয়া যায় তাহলে সেই আয়াতের তফসির তালাশ করতে হবে সাহাবায়ে কেরামের জীবনীতে, সাহাবায়ে কেরামের জীবনীতেও কোরআনের সহি আয়াতের সহি তফসির পাওয়া যায়। সাহাবায়ে কেরামের জীবনীতে তালাশ করেও যদি কোন আয়াতের মর্ম সঠিকভাবে উদ্ঘাটিত না হয় তাহলে তাবেঈনের বিবরণ থেকেও কোরআনের সহি তফসির পাওয়া যায়। তাবেঈনের বিবরণ দিয়েও যদি কোরআনের কোন আয়াতের মর্ম উদ্ঘাটন না হয় মুস্তাহিদ ইমামগণের বিশ্লেষণের দ্বারাও কোরআনের সহি তফসির পাওয়া যায়। মুস্তাহিদ ইমামের উদাহরণ যেমন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, এই সমস্ত ইমামগণকে মুস্তাহিদ ইমাম বলা হয়। এই মুস্তাহিদ শব্দের ব্যাখ্যা আছে, ইস্তেহান শব্দের ব্যাখ্যা আছে। আমি আগেই বলেছি সব কথা একদিনে বলা যায় না, আর সব কথা একদিনে বলার চেষ্টা করলে অনেক কথাই মনে রাখতে পারবেন না, শুধু এতটুকু মনে রাখুন মুস্তাহিদ ইমামগণের বিশ্লেষণ কোরআনের সহি তফসিরের পাঁচ নম্বর ঠিকানা, এটার মধ্যে মনে রাখেন মুস্তাহিদ ইমামগণের বিশ্লেষণ কোরআনের সহি তফসিরের কত নম্বর ঠিকানা, পাঁচ নম্বর ঠিকানা। মুস্তাহিদ ইমামগণের কোরআনের কোন আয়াতের মর্ম উদ্ঘাটন করার জন্য মুস্তাহিদ ইমামগণের বিশ্লেষণের দরকার হবে কেন, যদি কোরআনের কোন আয়াতে বিষয়টা উল্লেখই না থাকে, অথবা হাদিসে উল্লেখই নাই, অথবা উল্লেখ আছে অস্পষ্ট, অথবা উল্লেখ আছে অস্পষ্ট নয় সুস্পষ্টই, কিন্তু একটা আরেকটার বিপরীত দেখা যায়। এই তিন ক্ষেত্রে সমাধানের জন্য আল্লাহ কোরআনের আয়াতেই মুস্তাহিদ ইমামগণকে গবেষণা করে সমাধান দেওয়ার অধিকার দিয়েছে। যদি কোন বিষয়ের আলোচনাই কোরআন হাদিসে পাওয়া যায় না, অথবা আলোচনা পাওয়া যায় সুস্পষ্ট নয়, অথবা সুস্পষ্টই কিন্তু পরস্পর বিরোধী হয়, এই তিন ক্ষেত্রে মুস্তাহিদ ইমামগণকে আল্লাহ কোরআনের আয়াতে ঘোষণা দিয়ে অধিকার দিয়েছেন তোমরা গবেষণা করে তার সুস্পষ্ট মীমাংসা প্রদান কর। এই ক্ষেত্রে মুস্তাহিদ ইমামগণ গবেষণা করে সমাধান দিতে গিয়া যদি ঐক্যমতে বসতে পারেন, এটার নাম উম্মতের ইজমা। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহ লা ইয়াজমাউ উম্মতি আলা দালালা, আমার উম্মত যে ব্যাপারে ঐক্যমত পোষণ করবে আল্লাহর কাছে এইটাই সঠিক মত সাব্যস্ত হবে। সুতরাং উম্মতের ইজমা অশরীয়তের দলিল। আর যদি মুস্তাহিদ ইমামগণ সমাধান দিতে গিয়া পরস্পর মত বিরোধ হইয়া যায়, ইমাম আবু হানিফা বলেন এইভাবে, ইমাম শাফি বলেন সেইভাবে, এরকম হয় কিনা? হয়। এইরকম যদি হয় তাহলে সহি হাদিসে আছে, তিরমিজি শরীফের হাদিসে আছে, বুখারী শরীফের হাদিসে আছে, আরো আরো বিভিন্ন সহি হাদিসে আছে যে মুস্তাহিদ ইমামগণ কোন অস্পষ্ট বিষয়ের সুস্পষ্ট সমাধান দিতে গিয়া যদি দ্বিমত পোষণ করেন, এক ইমামের এই মত আর এক ইমামের সেই মত, তাহলে কোন মতেই গুণা হবে না, উভয় মতেই সব হবে। সুতরাং এই হাদিসের দ্বারা পরিষ্কার হইয়া গেল, আমরা যারা মর্ম বুঝি না, ইমাম আবু হানিফা বুঝেন এই জন্য তারে ফলো করি, আমরাও সব পাইব। আমরা যারা মর্ম বুঝি না, ইমাম শাফি বুঝেন তারে ফলো করি, তারাও সব বুঝে থাকতে পারবো না। মুস্তাহিদ ইমামগণের মাযহাব গুলি কোনটা অনুসরণ করলে সওয়াব হবে আর কোনটা অনুসরণ করলে গুণাহ হবে, সবগুলি অনুসরণ করলে সওয়াব। কিন্তু প্রশ্ন দাঁড়াবে যে মুস্তাহিদ ইমাম নয় তারে যদি ফলো করেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে তুমি কারে ফলো করছো। অথচ আল্লাহ পরিষ্কার ভাষায় অন্য আয়াতে বলেন, ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তুমি জানো না সুতরাং যে জানে না তারে ফলো করো, তুমি আল্লাহর কাছে জবাব দিতে হবে। তুমি নিজে যদি জানো না, যে জানে তারে ফলো করো। কথা বুঝতে পারছেন কিনা? ইমাম আবু হানিফা জানেন কোন আয়াতের কোন ব্যাখ্যা, তারে যদি ফলো করি আমি আল্লাহর কাছে সব পাইব। ইমাম শাফি জানেন কোন আয়াতের কোন ব্যাখ্যা, তারে যদি ফলো করি আমি আল্লাহর কাছে সব পাইব। ইমাম মালিক জানেন কোন আয়াতের কোন ব্যাখ্যা, তারে যদি ফলো করি আমি আল্লাহর কাছে সব পাইব। ইমাম আহমদ বিন হাম্বল জানেন কোন আয়াতের কোন ব্যাখ্যা, তারে যদি ফলো করি আমি আল্লাহর কাছে সব পাইব। কিন্তু না ইমাম আবু হানিফার অনুসরণ করলাম, না ইমাম শাফির অনুসরণ করলাম, না ইমাম মালিকের অনুসরণ করলাম, না ইমাম আহমদ বিন হাম্বলের অনুসরণ করলাম, না নিজে কোরআন তাফসীরের মূলনীতি শিখলাম, না নিজে হাদিসের মূলনীতি শিখলাম। এক হাদিসে একটা পাইয়াই অন্য হাদিসে যে তার বিরুদ্ধে আছে ওইটা জানা নাই, আমি আমল করা শুরু করে দিলাম, এই আমল কেন করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কোরআনের সহি তাফসীরের প্রথম ঠিকানা খুদ কোরআন, কোরআনের সহি তাফসীরের দ্বিতীয় ঠিকানা নবীর হাদিস, কোরআনের সহি তাফসীরের তৃতীয় ঠিকানা সাহাবায়ে কেরামের জিন্দেগী, কোরআনের সহি তাফসীরের চতুর্থ ঠিকানা তাবেঈনের বিবরণ, কোরআনের সহি তাফসীরের পঞ্চম ঠিকানা মুস্তাহিদ ইমামগণের বিশ্লেষণ, মুস্তাহিদ ইমামগণের বিশ্লেষণ, কোরআনের সহি তাফসীরের ছয় নম্বর ঠিকানা, এছাড়া আর কোন ঠিকানা নাই। ছয় নম্বর ঠিকানা হল আল কাওয়াইদুল আরাবিয়্যা বিহাসবি মা ইয়াক্তাযীহি ত্বাকাতুল বাশারিয়্যা, আরবি অভিধান, আরবি ডিকশনারি এবং আরবি গ্রামার, এর আলোকে পাঁচ ঠিকানার ঠিকানার দ্বারাও যদি সমাধানে পৌঁছানো যায়, তাহলে ছয় নম্বর ঠিকানা আরবি ডিকশনারির দ্বারা যদি সমাধানে পৌঁছা যায়, আরবি গ্রামারের দ্বারা যদি কোনো বিষয়ে সমাধানে পৌঁছা যায়, সেটাও হবে কোরআনের সহি তাফসীর, তবে সেটা হল ছয় নম্বর ঠিকানা। এই ছয় ঠিকানা মতে কোরআনের তাফসীর সহি তাফসীর করতে গিয়া যদি পনেরো এলিমের যোগ্যতা সম্পন্ন হন এবং কোন ইমামকে ফলো করার দরকার হয় না, তিনি হবেন ফার্স্ট ক্লাস মুফাসসির। যদি কোন ইমামকে ফলো করতে হয় তিনি হবেন সেকেন্ড ক্লাস মুফাসসির। পনেরো এলিমের যোগ্যতা রাখেন না, ছয় ঠিকানা মতো নিজে নিজে তাফসীর করতে পারেন না, কিন্তু ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস মুফাসসির কোন আয়াতের ব্যাখ্যা কিভাবে করেছেন সেটা বুঝার যদি যোগ্যতা রাখেন তিনি হবেন থার্ড ক্লাস মুফাসসির। এর নিচে মুফাসসির এর কোন ক্লাস নাই। কথা বুঝে আসলো কিনা দেখে। এবার আমরা মূল কথার দিকে, যাই। এই দীর্ঘ কথাগুলি যারা স্মরণ রাখতে পারবেন না, একটা কথা স্মরণ রাখো, দয়া করে, কোরআনের তফসির তর্জমার দ্বারাই জানা যায় না উস্তাদ লাগে। আমার উস্তাদ ইনি, উনার উস্তাদ তিনি, তিনি উস্তাদ উনি, একজন উস্তাদ উস্তাদ একজন তাবি তার উস্তাদ, একজন তাবির উস্তাদ, একজন সাহাবি সাহাবির উস্তাদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর তফসিরের উস্তাদ কে? এই উস্তাদের লাইনে দাঁড়াইলেই শুধু আপনার পক্ষে কোরআনের সহি তফসির পাওয়ার আশা করা যায়। উস্তাদ উস্তাদের উস্তাদ উস্তাদের উস্তাদ যাইতে যাইতে তাবেইন হইয়া সাহাবায়ে কেরাম হইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া আল্লাহ পর্যন্ত, যার উস্তাদের সিলসিলা, যার উস্তাদের এই সার্টিফিকেট পৌঁছে না, তার কোরআনের তফসির সহি তফসির হতে পারে না। আল্লাহ, তো কোরআনের তফসিরের যে মূলনীতি, এই মূলনীতি অনুপাতেই কোন আয়াত বা কোন সুরার মর্ম বোঝার জন্য কয়েকটা পূর্ব কথা জানা এবং বোঝা দরকারি হইয়া জানা। এক নম্বর, যেমন ধরুন আমি সুরায় রহমানের প্রথম দিকের তিনটি আয়াত তিলাওয়াত করেছি, প্রথমে জানতে হবে এর শানে নুজুল, এর আগেও জানতে হবে এর আগের সুরার সাথে তার সম্পর্ক কি, তফসিরের পরিভাষায় এটাকে রক্তে সুয়ার এবং রক্তে আয়াত বলা হয়। কথাটা একটু ব্যাখ্যা ছাড়া আপনারা বুঝবেন না, 114টা সুরা যে কোরআনে আছে এইগুলি উলট পালট কইরা সাজাইলে চলবে না সিরিয়াল বাই সিরিয়াল সাজানো আছে? এই সিরিয়াল ভাঙা যাবে? সুরাতুল বাকারা আগে নিয়ে সুরাতুল ফাতিহা পরে আনা যাবে? কেন? তার কারণ আছে। এই কারণটা বুঝলে আপনাদের জন্য কোরআনের মর্ম বোঝা সহজ হয়। সুরায়ে ফাতিহার প্রথম নম্বর আয়াতটা কি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর সর্বশেষ আয়াতটা কি? গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দালিন। গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দালিন প্রথমে নিয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শেষে নিয়ে আসতে চলবে? তাহলে বোঝা গেল সবগুলি সুরারও সিরিয়াল ঠিক রাখতে হবে, সবগুলি আয়াতেরও সিরিয়াল ঠিক রাখতে হবে। এই সিরিয়াল ঠিক রাখার কারণ কি? কারণ হইল বিষয়গত সম্পর্ক। এই আগের আয়াতের সাথে পরের আয়াতের একটা কানেকশন আছে, আগের সুরার সাথে পরের সুরার একটা কানেকশন আছে। যদি আপনি সিরিয়াল ভেঙে ফেলেন কানেকশন নষ্ট হয়ে যাবে। এই কানেকশনটাকে তফসিরের পরিভাষায় বলা হয় রক্তে আয়াত এবং রক্তে সুরার। আগের সুরার সাথে পরের সুরার বিষয়গত কানেকশনটা কি এটা যদি বুঝতে পারেন তাহলে মর্ম বোঝা সহজ হয়ে যাবে। আগের সুরার সাথে পরের সুরার বিষয়গত কানেকশনটা কি, আগের আয়াতের সাথে পরের আয়াতের বিষয়গত কানেকশনটা কি যদি বুঝতে পারেন না, আপনার জন্য মর্ম বোঝা কঠিন হয়ে যাবে। কাজেই তফসিরের মূলনীতি মতেই কোন আয়াত বা কোন সুরার তফসির বুঝতে গেলে প্রথমেই আগের সুরার সাথে এই সুরার বিষয়গত কানেকশন কি বুঝে নেওয়া দরকার। এটা কয় রক্তে সুয়ার, তারপরে বুঝে নেওয়া দরকার এই সুরার শানে নুজুল কি, তারপরে বুঝে নেওয়া দরকার এই সুরাকে এই নামে নামকরণ করা হইল কেন, এই নামের অর্থ কি, এই সুরায় রহমানের প্রথম তিনটি আয়াত যে আমি তিলাওয়াত করেছি তিন আয়াতের মর্ম পরিষ্কার ভাবে বোঝার জন্য ভূমিকা হিসাবে তিনটি কথা আমাদেরকে আগে বুঝে নিতে হবে। এক নম্বর, সুরায় রহমানের আগের সুরার সাথে এই সুরার বিষয়গত কানেকশন কি। দুই নম্বর, এই সুরা কোন ঘটনা উপলক্ষে আল্লাহ নাযিল করেছিলেন যেটাকে এর শানে নুজুল বলা হয়, শানে নুজুলটা কি। তিন নম্বর, রহমান শব্দের অর্থ কি এবং এই সুরাকে আল্লাহ সুরায় রহমান নামে নামকরণের কারণ কি। বুঝে থাকলে বলুন তিলাওয়াতকৃত তিনটি আয়াতের তফসির বোঝার জন্য ভূমিকা হিসাবে আমাদের আগে পূর্ব কথা কটা কথা বুঝে নেওয়া দরকার, আগের সুরার সাথে সম্পর্ক কি, শানে নুজুল কি, আর নামের অর্থ এবং নামকরণের কারণ কি। ধারাবাহিক ভাবে আমরা তিনটা কথা আগে বুঝে নেওয়ার চেষ্টা করি। সুরায় রহমানের আগের সুরার নাম সুরাতুল কামার, আগের সুরার নাম সুরাতুল কামার। সুরাতুল কামারের মূল আলোচ্য বিষয় হইল অবৈধ বন্দাদের শাস্তি। সুরাতুল কামারের মূল আলোচ্য বিষয় অবৈধ বন্দাদের শাস্তি। সুরায় রহমানের মূল আলোচ্য বিষয় হইল বৈধ বন্দাদের পুরস্কার, বৈধ বন্দাদের পুরস্কার। আগের সুরার বিষয়বস্তু শাস্তি, পরের সুরার বিষয়বস্তু পুরস্কার। বলেন শাস্তি আর পুরস্কার পরস্পরে সামঞ্জস্যশীল না উল্টাপাল্টা। শাস্তি হইল পুরস্কারের বিপরীত, পুরস্কার হইল শাস্তির বিপরীত। এই উল্টাপাল্টা বিষয়ওয়ালা দুই সুরা একত্রে আল্লাহ ফকরুল আলমিন সাজাইলেন কেন? সম্পর্কটা কি শাস্তির সাথে পুরস্কারের সম্পর্ক, কি পুরস্কারের সাথে শাস্তির সম্পর্ক, কি এই উল্টাপাল্টা বিষয় বলা দুই সুরারে আল্লাহ একত্র করলেন কেন? প্রশ্ন বুঝলেন কিনা দেখো, প্রশ্নের সংক্ষিপ্ত জবাব হইল। কোন একটা মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না, মুসলমান হতে পারে না, যতক্ষণ পর্যন্ত তার একটা অন্তরে দুইটা জিনিস জাগা দিতে পারবে না। একটা মানুষের একটা অন্তরে দুইটা জিনিস একত্রে জাগা দিলে সে মুমিন হবে, মুসলমান হবে। দুইটা জিনিস একত্রে জাগা না দিলে মুমিন হবে না, মুসলমান হবে না। একটা হইল, যদি তুমি অবৈধ হও আল্লাহর কি শাস্তি হবে, সেই শাস্তির ভয় যদি তোমার অন্তরে জাগা দিতে না পারো। আরেকটা হইল, তুমি যদি আল্লাহর বাধ্য হও তাহলে আল্লাহর কি পুরস্কার তুমি পাবে, সেই পুরস্কারের আশাও যদি তোমার অন্তরে স্থান দিতে না পারো। শাস্তির ভয় এবং পুরস্কারের আশা উল্টা পাল্টা দুইটা জিনিস হইলেও তোমার একটা অন্তরে স্থান দিতে হবে, তবেই তুমি সত্যিকারের অর্থে মুমিন মুসলমান হবে। এই তত্ত্বের দিকে ইঙ্গিত করে শাস্তির ভয় এবং পুরস্কারের আশা উল্টাপাল্টা দুই জিনিস দুই অন্তরে জায়গা দিলে মুসলমান হবে না, এক অন্তরে জায়গা দিতে হবে। ওই দিকে ইঙ্গিত করে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির বিষয় সম্বলিত সূরাতুল কামার এবং পুরস্কারের বিষয় সম্বলিত সূরাতুর রহমান পবিত্র কোরআনে একসাথে পাশাপাশি স্থাপন করেছেন। কথাটা কি বুঝতে পারছেন আপনারা? বুঝে থাকলে আর একটা কথা বোঝা সহজ হয়, সেটা হইল আল্লাহর শাস্তির ভয় যার অন্তরে স্থান দিতে পারে সে আল্লাহর অবৈধ কাজ করার সাহস রাখে। এটা বোঝা তো কঠিন ব্যাপার না। আল্লাহর শাস্তির ভয় যার অন্তরে স্থান দিতে পারে সে আল্লাহর নাফরমানি করার সাহস করতে পারে না, আর আল্লাহর পুরস্কারের আশা যার অন্তরে স্থান দিতে পারে সে আল্লাহর গুলামি ছাড়তে পারে না, গুলামি ছাড়তে পারে না। সুতরাং আল্লাহর শাস্তির ভয় এবং আল্লাহর রহমতের আশা অন্তরে হাসিল হওয়ার নাম আল্লাহর মারিফত, অন্তরে হাসিল হওয়ার নাম আল্লাহর মারিফত। সুতরাং কেউ যদি যথারীতি আল্লাহর বন্দেগী করে না আর বলে আমি আল্লাহর মারিফত হয়েছি, সে বন্ড। কেউ যদি গুনার কাজ ছাড়ে না আর বলে আমি আল্লাহর শাস্তি ভয় করি, সে বন্ড। এখান থেকে পরিষ্কার হয়ে যায় কামিল ফিরার বন্ড ফিরের পরিচয়, পরিষ্কার না? পরিষ্কার হয় না? বলেন গুনার কাজ সারেন আছে যদি বলে মারিফত পাইছি, বন্ড কিনা? যথারীতি আল্লাহর ইবাদত বন্দেগী করে না যদি বলে আমি আল্লাহর মারিফত পাইছি, বন্ড কিনা? কারণ মারিফত দুইটা জিনিসের সমষ্টির নাম, কটা জিনিসের এক সমষ্টিগত নাম মারিফত দুইটা। একটা হল আল্লাহর শাস্তির ভয় যদি আমার অন্তরে থাকে, আর একটা হল আল্লাহর রহমতের আশা যদি আমার অন্তরে থাকে। আল্লাহর রহমতের ভয় অন্তরে আসে এই জন্য আমি গুনার কাজ করতে সাহস করতে পারি না, আল্লাহর রহমতের আশা আমার অন্তরে আসে এই জন্য আল্লাহর গুলামি ছাড়তে পারি না। প্রমাণ হইল আমার অন্তরে আল্লাহর মারিফত আছে। এখান থেকে মারিফতের ডেফিনেশনটাও খুব ইজি হইল কিনা? ইজি হইছে কিনা? খুব কঠিন। মারিফতের ডেফিনেশন খুব ইজি, আল্লাহর রহমতের আশা এবং আল্লাহর শক্তির ভয়, এক অন্তরে জায়গা দেওয়ার নাম ওই আল্লাহর মারিফত হাসিল হওয়া, এক অন্তরে জায়গা দেওয়ার নাম ওই আল্লাহর মারিফত। বুঝে থাকলে বা বলুন তো, যার অন্তরে আল্লাহর মারিফত হাসিল হয়েছে তার কি গুনাহ করার সাহস থাকে? সে কি ইবাদত বন্দেগী ছেড়ে দিয়ে জীবন যাপন করতে পারে? পারে না। সুতরাং এই কথাগুলি বুঝলে কার মারিফত হাসিল হইল আর কার মারিফত হাসিল হইল না আগামীতে আশা করি আপনাদেরকে আর লেকচার বক্তৃতা দিয়ে বোঝাতে হবে না, আপনারা মানুষটাকে নিজের চোখে দেখলেই বুঝতে পারবেন মানুষটার অন্তরে আল্লাহর মারিফত হাসিল হয়েছে কিনা। এই জিনিসটা আমরা শিখলাম করতে আগের সুরার সাথে সুরায় রহমানের বিষয়গত কানেকশন থেকে এই বিষয়টা আমাদের ক্লিয়ার হইল, পরিষ্কার হইল। দুই নম্বর, এই সুরার শানে নুজুল, শানে নুজুল কুরআন তাফসীরের একটা পরিভাষা, এর অর্থ হল নাজিল হওয়ার অবস্থা, যে অবস্থার প্রেক্ষিতে আল্লাহ কুরআনের যে অংশ নাজিল করেন ওই অংশটাকে, ওই অবস্থাটাকে সেই অংশের শানে নুজুল বলে। অবস্থাটা কোন সময় কোন ঘটনাও হতে পারে, কোন প্রশ্ন হতে পারে, কোন সমস্যাও হতে পারে, কোন ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ যদি কোরআনের কোন অংশ নাযিল করেন ওই ঘটনাটা এই অংশের শানে নজুল, কোন প্রশ্নের জবাবে যদি আল্লাহ কোরআনের কোন অংশ নাযিল করেন ওই প্রশ্নটা এই অংশের শানে নজুল, কোন সমস্যাকে কেন্দ্র করে তার সমাধান করতে যদি আল্লাহ কোন অংশ নাযিল করেন ওই সমস্যাটা এই অংশের শানে নজুল। ঠিক তেমনি ভাবে সূরায়ে রহমান গোটা সূরায়ে রহমান শুরু থেকে শেষ পর্যন্ত আস্তা সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার কুরাইশ বংশের মূর্তি পূজারীদের একটা প্রশ্নের জবাবে নাযিল করেছিলেন। এবার বলুন তো সূরায়ে রহমানের শানে নজুলটা কি? কুরাইশ বংশের মূর্তি পূজারীদের একটা প্রশ্ন এই সূরার শানে নজুল, কুরাইশ বংশের মূর্তি পূজারীদের একটা প্রশ্ন এই সূরার শানে নজুল। প্রশ্নটা বোঝার জন্য ওইখানে এদের অবস্থাটা আপনাদের মনে থাকতে হবে। কুরাইশ বংশের মূর্তি পূজারীরা মুহাম্মদ রাসূলুল্লাহর জন্মের আগে এদের ধর্ম পালনের অবস্থা এই ছিল, এরা 360টা মূর্তিকে, বড় বড় মূর্তিকে আল্লাহর ঘরের ভিতরে দাঁড় করে আছে এবং কাবাগরকে আল্লাহর ঘর বলে বিশ্বাস করত, আল্লাহকে আল্লাহ নামে ডাকত, হজের নামে কাবাগরের তোয়াব জিয়ারত করত। আল্লাহর ঘরে আল্লাহর ঘর বিশ্বাস করে, আল্লাহরে আল্লাহ নামে ডাকে, আর হজের নামে আল্লাহর ঘরের তোয়াব জিয়ারত করে। কিন্তু হজের এহরাম বাঁধার সময় যে দোয়া আছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, এই দোয়াটা এরা কেমনে বলতো জানেন? এরা বলতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক ইল্লা হাযিহিল আসনাম, হে আল্লাহ তোমার দরবারে হাজিরা দিলাম, তোমার দরবারে হাজিরা দিলাম, তোমার ঘরের ভিতরে যে দেবতাগুলি রেখেছি এইগুলি ছাড়া আর কোন শরীক তোমার নাই। এদের ধর্ম পালনের নমুনাটা বুঝে থাকতে এবার বলুন, এরা আল্লাহকে আল্লাহ নামে ডাকত কিনা, তাবাগরকে আল্লাহর ঘর বিশ্বাস করত কিনা, হজের নামে আল্লাহর ঘরের তো আহ করত কিনা, কিন্তু লা শরীক না মূর্তিকে শরীক বানাইয়া, এই হইল এদের ধর্মের ডেফিনেশনটা, এই হইল এদের ধর্মের মোটামুটি পরিচয়, এই হইল এদের ধর্ম পরিচয়। আল্লাহরে আল্লাহ নামে ডাকত, আল্লাহর নাম যে আল্লাহ তা জানত, কাবাঘর যে আল্লাহর ঘর এটা বিশ্বাস করত, হজের নামে আল্লাহর ঘর তো আহ করত, কিন্তু দেবতাগুলিকে মূর্তিগুলিকে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করত, এই দেবতাগুলি যে আল্লাহর শরীকদার মানে করে এদেরকে ভক্তি দিত, চেষ্টা দিত, এদের সামনে মাথা নত করত। এই সমাজে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হয়ে ঘোষণা দিলেন একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যাবে না, হারাম, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা। এরা কিন্তু আল্লাহর নাম যে আল্লাহ জানতো, আল্লাহরে আল্লাহ নামে ডাকতো কথা ঠিক, আল্লাহর যে আরেকটা নাম আছে রহমান এই কথাটা তারা জানত, আল্লাহর আর এক নাম রহমান আছে কিনা এরা জানত। কিছুদিন পরে আল্লাহ একটা আয়াত নাযিল করে বলেন তোমরা রহমানকে সেজদা করো। এবার তার প্রশ্ন উত্থাপন, এতদিন মোহাম্মদ কইল আল্লাহ ছাড়া আর কেউ সেজদা করা যাবে না, এখন কই রহমান দে সেজদা করতে হবে? মোহাম্মদ একবার আল্লাহরে সেজদা করার পর আবার রহমান দে সেজদা করলে যদি ঈমান থাকে, তাইলে একবার আল্লাহকে সেজদা করার পর আবার দেবতারে সেজদা করলে ঈমান যাবে কেন রহমানকে? প্রশ্ন বুঝলেন আপনারা? এই প্রশ্নের জবাবে আল্লাহ সূরায়ে রহমান নাযিল করে, সুতরাং তাদের এই প্রশ্নটাই হইল সূরায়ে রহমানের শানে নুজুল। এরা প্রশ্ন করেছিল মানিন রহমান, রহমান আবার কে? একবার আল্লাহরে সেজদা করি আবার রহমানকে সেজদা করলে যদি ঈমান থাকে, তাহলে একবার আল্লাহকে সেজদা করি আবার দেবতাকে সেজদা করলে ঈমান থাকবে না কেন? এই প্রশ্ন জাগলো কেন? কারণ তারা জানত না যে আল্লাহরই আর এক নাম রহমান, এই কথাটা তারা জানত না। এই জন্য আল্লাহ এদের প্রশ্নের জবাব দিয়া পূর্ণ সূরা আস্তা সূরায়ে রহমান নাযিল করেছেন, সুতরাং আস্তাটা সূরায়ে রহমানের শানে নুজুল হইল এই মূর্তি পূজারীদের এই প্রশ্নটা। এবার আমরা বোঝার চেষ্টা করি জবাবটা আল্লাহ কিভাবে দিলেন, বড় চমৎকার ভঙ্গিতে আল্লাহ জবাব দিচ্ছেন, এমন মজার ভঙ্গিতে আল্লাহ জবাব দিচ্ছেন, এই ভঙ্গির আল্লাহর জবাবের ভঙ্গির মজাটা বুঝতে গেলে গ্রামারের একটা নীতি আমাদের জানা থাকতে হবে। আরবি গ্রামারের নীতি আমি এখানে বলতে চাই না, যেহেতু এখানে অধিকাংশ হয়তো আরবি ভাষা জানেওয়ালা মনে হয় না, বাংলা ভাষার নীতিটাও এখানে বাংলা ভাষায় বলতে চাই না, কারণ এখানে আপনারা যারা থাকেন আমার মনে হয় আপনারা অধিকাংশরা ইংরেজি নীতিটা করলে সহজে বুঝবেন, এই জন্য আরবি গ্রামারের নীতিটা উল্লেখ করতে চাই না, বাংলা গ্রামারের নীতিটা উল্লেখ করতে চাই না, শুধু ইংলিশ গ্রামারের একটা নীতির দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। ওইটা বুঝে দিলে আল্লাহর জবাবের ভঙ্গিটা কত মজা আর মজাটা বুঝতে পারবেন। ইংলিশে একটা সেন্টেন্স কমপ্লিট হবে একটা ওয়ার্ডের দ্বারা, না কমসে কম দুইটা ওয়ার্ডের দ্বারা, কমপক্ষে কমপক্ষে দুইটা। প্রথমটাকে বলে সাবজেক্ট, দ্বিতীয়টাকে বলে প্রেডিকেট। ইংলিশ গ্রামার মতে একটা কমপ্লিট সেন্টেন্স হওয়ার জন্য যে দুইটা ওয়ার্ড লাগে, এর প্রথমটাকে বলে সাবজেক্ট, দ্বিতীয়টাকে বলে প্রেডিকেট। দুইটা ওয়ার্ড ছাড়া একটা কমপ্লিট সেন্টেন্স হতে পারে না, এতটুকু বুঝলেন তো? এবার আসেন সূরা রহমানের শুরুতে, কোরআন শরীফ খুলেন সূরা রহমানের প্রথম আয়াত পড়েন, দেখবেন আর রহমান একটা শব্দ, কিন্তু আয়াত কমপ্লিট হয়ে গেছে, আয়াত শেষ। এবার প্রশ্ন লাগে কিনা, এক শব্দ দিয়া সেন্টেন্স কমপ্লিট হইল কিভাবে? প্রশ্ন লাগে কিনা, লাগে কিনা? আর রহমান উল্লেখযোগ্য দুই শব্দ না এক শব্দ? এক শব্দ দিয়ে আয়াত পুরাপুরি আয়াত শেষ হইল কিভাবে? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিন কারণ লিখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায়ে রহমানের প্রথম আয়াতটা একটা শব্দ দিয়া কমপ্লিট করার কারণ হল এইটাকে আল্লাহ সাবজেক্ট প্রেডিকেট দুই দুই অংশে বিভক্ত করেননি। আর রহমান শব্দটা একটা শব্দ ঠিক, এটাকে সাবজেক্ট বানিয়েছেন, আর প্রেডিকেট হল যে বাকি, প্রেডিকেট বাকি রাখার কারণ হইল এখানে প্রেডিকেট একটা মাত্র শব্দ নয়, বরং আর রহমান শব্দটাকে আল্লাহ সাবজেক্ট বানাইয়া এর পরের আয়াতকে বানিয়েছেন ফার্স্ট প্রেডিকেট, তার পরের আয়াতকে বানিয়েছেন সেকেন্ড প্রেডিকেট, তার পরের আয়াতকে বানিয়েছেন থার্ড প্রেডিকেট, তার পরের আয়াতকে বানিয়েছেন ফোর্থ প্রেডিকেট, তার পরের আয়াতকে বানিয়েছেন ফিফথ প্রেডিকেট, তার পরের আয়াতকে বানিয়েছেন সিক্স প্রেডিকেট। এইভাবে একটিমাত্র সাবজেক্টের সবগুলি প্রেডিকেট সাব্যস্ত করে আল্লাহ এই সুরার শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি আয়াতে আয়াতে শুধুমাত্র রহমানের পরিচয় দিয়েছেন, যেহেতু তারা জানত না আল্লাহর আরেক নাম রহমান। যদি এখানে কোন মাদ্রাসার ছাত্র থাকে তাহলে তার উদ্দেশ্যে আরবি গ্রামার মতে বলা যায়, আরবি গ্রামার মতে একটা কমপ্লিট সেন্টেন্স কে জুমলা বলে, জুমলা, এবং কমপ্লিট হওয়াকে তামাম হওয়া বলে, আর সাবজেক্ট কে বলে মুবতাদা, আর প্রেডিকেট কে বলে খবর। আল্লাহ আর রহমান শব্দটাকে মুবতাদা সাব্যস্ত করেছে, এর ফরের আয়াত খবরে আউয়াল, তার ফরের আয়াত খবরে সানি, তার ফরের আয়াত খবরে সালিস, তার ফরের আয়াত খবরে রাবে, তার ফরের আয়াত খবরে খামিস, তার ফরের আয়াত খবরে সাদিস। এইভাবে একই মুবতাদার সবগুলি আয়াতকে একই মুবতাদার এক একটা খবর সাব্যস্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায়ে রহমানের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা আয়াতে আয়াতে শুধুমাত্র রহমানের পরিচয় দিয়েছে। যদি এখানে এমন কেউ থাকেন যিনি না ইংলিশ গ্রামারের সূত্র বুঝেন না আরবি গ্রামারের সূত্র বুঝেন, আমি আমি দোয়া করি এরকম কেউ না থাকুন ভালো। তারপরও যদি এমন কেউ থাকেন যিনি না বুঝেন ইংলিশ গ্রামার, না বুঝেন আরবি গ্রামার, তারে বুঝাইবারও সহজ ব্যবস্থা। সহজ ব্যবস্থা কি? সূরা রহমানের প্রথম আয়াত আর রহমান, আর রহমান বলার সাথে সাথেই প্রশ্ন জাগবে কিনা, প্রেডিকেট গেল কোথায়, খবর গেল কোন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর রহমান, রহমান তিনি আল্লামাল কুরআন, কুরআন শিক্ষা দিয়েছেন তিনি। আবার বলেন রহমান তিনি খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন তিনি। আবার বলেন রহমান তিনি আল্লামাহুল বায়ান, মানুষকে বাকশক্তি দান করেছেন তিনি। আপনার কোন ভাষার গ্রামার জানার দরকার নাই, প্রতিটি আয়াতে আয়াতে যে রহমানের পরিচয় হইতেছে এটা বুঝেন কিনা দেখেন, প্রতিটি আয়াতে আয়াতে কিসের পরিচয় হচ্ছে? রহমানের পরিচয় হচ্ছে। আর রহমান প্রথম আয়াত, এই প্রথম আয়াতে তো কথা বুঝা যায় না আর রহমান কি হইল। আর রহমান তিনি কোরআন শিক্ষা দিয়েছেন যিনি, আর রহমান তিনি মানুষ সৃষ্টি করেছেন যিনি, আর রহমান তিনি মানুষকে বাকশক্তি দান করেছেন যিনি। এইভাবে প্রত্যেকটা আয়াতে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র রহমানের পরিচয় দিয়েছেন, এই জন্য আল্লাহ এই সূরাকে সূরায়ে রহমান নামে নামকরণ করেছেন। গেল সানে নজর, এখন রহমান শব্দের অর্থ এবং এই নামের নামকরণের কারণ। রহমান শব্দের অর্থ অত্যন্ত দয়াল, রহমান শব্দের অর্থ অত্যন্ত দয়ালু। এর এই পাশাপাশি আরেকটা শব্দ আছে রহিম, এর অর্থ অত্যন্ত দয়ালু। রহমান শব্দের অর্থ অত্যন্ত দয়ালু, রহিম শব্দের অর্থ অত্যন্ত দয়ালু। যারা কোন না কোন ভাষার জ্ঞানে যারা মোটামুটি ধারণা রাখে তারা একটু ভেবে চিন্তে জবাব দিবেন দয়া করে। দুইটা শব্দের যদি একই অর্থ হয় তাহলে কথার মধ্যে দুইটা শব্দই উল্লেখ করার দরকার হয় না? দরকার পড়ে না, একটাই যথেষ্ট। এমন ক্ষেত্রে দুই শব্দ একসাথে উল্লেখ করা অনেকটা বুকামি, অনেকটা বুকামি। যেমন আমি ইংলিশে এক্সাম্পল দিতে পারবো না, বাংলায় পারব। বাংলা ভাষায় একটা শব্দ আছে দিন, আরেকটা শব্দ আছে দিবা। দিন যেই জিনিসটার নাম, দিবাও সেই জিনিসটার নাম। বাংলা ভাষায় একটা শব্দ আছে রাত, আরেকটা শব্দ আছে নিশি। রাত যে শব্দটার নাম, যে জিনিসটার নাম, নিশিও সেই জিনিসটার নাম। বাংলা ভাষায় একটা শব্দ আছে সূর্য, আরেকটা শব্দ আছে রবি। সূর্য যেই জিনিসটার নাম, রবি সেই জিনিসটার নাম। বাংলা ভাষায় একটা শব্দ আছে চন্দ্র, আরেকটা শব্দ আছে শশী। চন্দ্র যেই জিনিসটার নাম, শশীও সেই জিনিসটার নাম। বুঝে থাকলে এবার বলুন, চন্দ্র উদয় হয়েছে বলা যথেষ্ট না চন্দ্র শশী উদয় হয়েছে বলতে হবে? বলেন, একটা বলি, দুইটা বলা বোকামি না? দুইটা বলা বোকামি না? এবার শুনেন, রহমান শব্দের অর্থ অত্যন্ত দয়ালু, রহিম শব্দের অর্থ অত্যন্ত দয়ালু। তাহলে এরকম দুই শব্দ পাশাপাশি বলা পাণ্ডিত্যের পরিচয় না বোকামির পরিচয়? আল্লাহ কোরআনের সর্বপ্রথম সুরার দুই নম্বর আয়াতে আর রহমান ইর রাহিম বলছেন কিনা? কোরআনের প্রথম সুরা কোনটা? দুই নম্বর আয়াতটা কি? আর রহমান অর্থ কি? আর রহিম অর্থ কি? কি দরকার ছিল প্রশ্ন বুঝলেন কিনা? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম যা কিছু লিখেছেন সবগুলি বুঝতে হলে অন্তত সাতটা রাইটের দরকার। আমি আগেই বুঝি সবগুলি কথা তো একদিনে বলা যাবে না। আমার ক্ষুদ্র বিবেচনায় যে কথাগুলি আমাদের সমাজের জন্য বেশি দরকারি, বেশি উপকারী মনে করি, ওই কথাগুলি বেছে বেছে আপনার সামনে পেশ করার চেষ্টা করবো। এক দুইটা জবাব আপনার সামনে উল্লেখ করি। রহমান শব্দের অর্থ অত্যন্ত দয়ালু, রহিম শব্দের অর্থ অত্যন্ত দয়ালু, ঠিক আছে, কিন্তু তারতম্যে বেশ কম আছে, মর্মে বেশ কম আছে। অর্থে বেশ কম নাই, মর্মে বেশ কম আছে। কেমন বেশ কম? ওই বেশ কমটার দিকে ইঙ্গিত করার জন্য আল্লাহ দুইটা শব্দ কোরআনের পাশাপাশি ব্যবহার করেছেন। ওই বেশ কমটা বোঝাই গেছে। কেমন বেশ কম? দুইটা বেশ কমের কথা উল্লেখ করি। একটা বেশ কম হইল, রহমান এমন দয়ালুকে বলে যে দয়ালু, যারে দয়া করল তার সৃষ্টির আগেই তাকে দয়া দান করল, এমন দয়ালুর নাম। বলেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার আগেই ফিরিস্তাদেরকে বলেছিলেন কিনা সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দেব? দয়া না করিয়া, দয়া করিয়া, দয়া করিয়া আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিবেন, সৃষ্টি করার পরে বলেছিলেন না আগেই বলেছিলেন? তাহলে তিনি কেমন দয়ালু যিনি যাকে দয়া করলেন তারে সৃষ্টির আগেই দয়া দিয়া সৃষ্টি করলেন। পক্ষান্তরে রহিম এমন দয়ালুকে বলে যে দয়ালু, যারে দয়া করল তারে পাওয়ার পরে দয়া করল, তারে পাওয়ার পরে দয়া করল। দেশের প্রেসিডেন্ট হইয়া নাগরিকের সাথে সব সুব্যবহার করল, আগে প্রেসিডেন্ট হওয়ার আগেই পরে। তাহলে দেশের প্রেসিডেন্ট দেশের নাগরিকদের জন্য রহমান রহিম, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তাহলে রহমান হতে পারে একমাত্র কে? রহিম বান্দাও হতে পারে। এই জন্য দেখবেন কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহরও এক নাম আছে রহিম, রাসুলেরও এক নাম আছে রহিম। আল্লাহরও এক নাম আছে করিম, রাসুলেরও এক নাম আছে করিম। আল্লাহরও এক নাম আছে রাউফ, রাসুলেরও এক নাম আছে রাউফ। কারণ আল্লাহর নাম যেখানে রহিম, রাসুলের নাম সেখানে রহিম হইল কিভাবে? এই প্রশ্নের মীমাংসা যাদের কাছে নাই তারাই এটার সঙ্গে অনুমান করে গিয়া বলতে চায় যে আল্লাহর নাম রহিম হওয়া সত্ত্বেও রসুলের নাম যদি রহিম হতে পারে তাহলে আল্লাহ আলিমুল গায়ব হওয়া সত্ত্বেও রাসুল কেন আলিমুল গায়ব হতে পারবেন না? এদের অবস্থা বোঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি। এক ব্যক্তি বাংলা সাতবারের নাম জানেন, এই সাতবারের উর্দু নাম শিখার জন্য একজন আলিমের কাছে গিয়া বলল, হুজুর আমি বাংলা সাতবারের নাম জানি, এই বারগুলির উর্দু নাম আমাকে শিখাই দিন। তিনি বললেন, সাতবারের বাংলা নাম যে জানো, বাংলা নামগুলি আগে বলো, তারপরে আমি বলে দেবো ওইগুলির উর্দু নাম কি। তাইলে সে শনিবার থেকে বাংলা নামগুলি বলা শুরু করল। বলল, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। ইনিও সে বাংলা নাম যে বারের নাম থেকে শুরু করছে উর্দু সেইবার থেকে বলা শুরু করছেন। তিনি বললেন, এইগুলির উর্দু নাম হইল শনিচার, শনিচার খালি করছেন। বুঝছি বুঝছি বুঝছি বুঝছি কি বুঝছ? শনিচর, রবিচর, সোমচর, মঙ্গলচর, বুধচর, বৃহস্পতিচর। জিজ্ঞেস করেন, আমি একটা বুঝতে তুই পাঁচটা বুঝলে কিভাবে? সব বুঝলাম কিভাবে? যে শনি শব্দের পরে চর লাগাইয়া দিলেই যদি শনিবারের উদ্ধ হইয়া যায় তাহলে রবি শব্দের পরে চর লাগাইয়া দিলেই রবিবারের উদ্ধ হয়ে যাবে। আসলে কি ব্যাপারটা এরকম? ঠিক এরকম রায় কোন কোন লোক আছে যে আল্লাহর নাম রহিম হওয়া সত্ত্বেও যদি রসুলের নাম রহিম হইতে পারে তাহলে আল্লাহর নাম আলিমুল গাইব হওয়া সত্ত্বেও রসুলের নাম আলিমুল গাইব হতে পারবে না কেন? ওই শনিচরে আর রবিচরে সমান। আসলে শনিচরে আর রবিচরে সমান নয়, এটা বুঝাবার জন্য আল্লাহ রহমান এবং রহিম দুই শব্দ একসাথে ব্যবহার করে। এই বিষয়টা আরো ক্লিয়ারলি বুঝতে গেলে আল্লাহর নাম সম্পর্কেও কিছু ধারণা আমাদের থাকা দরকার। হাদিসে আছে আল্লাহর প্রসিদ্ধ নাম 99টা, প্রসিদ্ধ নাম। তফসিরে আছে আল্লাহর অপ্রসিদ্ধ নাম 10,000-এর চেয়েও বেশি। সুবহানাল্লাহ। 99 নাম যে আমরা কই, এগুলি অপ্রসিদ্ধ না প্রসিদ্ধ? আর অপ্রসিদ্ধ 10,000-এর বেশি। এই সবগুলি নাম প্রথমত দুই প্রকার, আল্লাহ সবগুলি নাম প্রথমত দুই প্রকার। এক প্রকার নাম কে বলে ইসমে জাত, সত্তাগত নাম। আর এক প্রকার নাম কে বলে ইসমে সিফাত, গুণগত নাম। আল্লাহর ইসমে জাত বা সত্তাগত নাম শুধু একটা, আল্লাহ। আর আল্লাহর গুণগত নাম, আল্লাহ ছাড়া বাকি যত নাম আছে সবগুলি আল্লাহর গুণগত নাম। আল্লাহর সবগুলি গুণগত নাম আবার দুই প্রকার। কোন কোন নামের দ্বারা আল্লাহর একক গুণ বুঝায় আর কোন কোন নামের দ্বারা আল্লাহর ব্যাপক গুণ বুঝায়। একক গুণ কাকে বলে আর ব্যাপক গুণ কাকে বলে? যেই গুণ শুধুমাত্র আল্লাহর মধ্যে আছে আর কারোর মধ্যে নাই এটাকে বলে একক গুণ, আর যেই গুণ আল্লাহর মধ্যেও আছে অন্যদের মধ্যেও আছে ওইটাকে বলে ব্যাপক গুণ। রহমান আল্লাহর একক গুণবাচক নাম, রহিম আল্লাহর ব্যাপক গুণবাচক নাম। এই জন্য রহমান শুধু আল্লাহর নাম হতে পারে আর কারো নাম নয়। তুমি রহমান হতে পারো না, আব্দুর রহমান হতে পারো, কিন্তু রহিম আল্লাহর নামও হতে পারে, দেশের প্রেসিডেন্টের গুণও হতে পারে। বুঝে আসলো কিনা? এবার বলুন, বুঝে থাকলে রহমান কার কার নাম হতে পারে? শুধুমাত্র আল্লাহ নাম কেন? রহমান এমন দয়ালু কে বলে যে দয়ালু যাকে দয়া করলো তারে সৃষ্টি করার আগেই দয়া দিয়া। আর রহিম এমন দয়ালু কে বলে যার সৃষ্টির পরে তারে দয়া করে। আল্লাহ আমাদেরকে সৃষ্টির আগেও দয়া করেছেন, এই জন্য তিনি রহমানও। আল্লাহ আমাদের সৃষ্টির পরে দয়া বন্ধ করে দিয়েছেন, না করতেই আছে, এই জন্য দিদি রহিম। তাই আল্লাহ ফাকরাবুল আলামিন সূরাতুল ফাতিহার দুই নম্বর আয়াতে আর রহমান ইব্রাহিম বলে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, তোমরা তোমাদেরকে সৃষ্টি করার আগেও দয়া করেছি, সৃষ্টি করার পরেও আমি আল্লাহ তোমাদেরকে দয়া করে যাচ্ছি। এবার বলেন তো দুটো শব্দ, দুটো শব্দ উল্লেখ করার দরকার ছিল কিনা? দুটো শব্দ উল্লেখ করার দরকার ছিল। আরেকটা পার্থক্য, রহমান এমন দয়ালুকে বলে যে দয়ালু শত্রু মিত্র নির্বিশেষে, আপন পর নির্বিশেষে, দুস্থ দুশ্মন নির্বিশেষে সবাইকে সমানভাবে দয়াদান করে, এমন দয়ালুকে রহমান বলে। আর রহিম এমন দয়ালুকে বলে যেই দয়ালু শুধু আপনকে দয়াদান করে পরকে নয়, শুধু বন্ধুকে দয়া করে শত্রুকে নয়। আল্লাহর নাম রহমান ও রহিম। দুনিয়াতে আল্লাহ ফাকরাবুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাম কেও রাজত্ব দান করেছেন, নমরুদ কেও রাজত্ব দান করেছেন। দুনিয়াতে আল্লাহ ফাকরাবুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালাম কেও রাজত্ব দান করেছেন, ফেরাউন কেও রাজত্ব দান করেছেন, ঠিক কিনা? হযরত সুলাইমান ইসলাম, হযরত দাউদ আল ইসলাম আল্লাহর দুশমন বা দুস্থ, ফেরাউন আর নমরু দুস্থরে যে জিনিস দিলেন, দুশ্মনরে সেই জিনিস দিলেন কেন? যেহেতু তিনি রহমান, রহমান যেহেতু তিনি রহমান। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, বুঝা না বুঝা এই জিনিসগুলি বুঝার উপরে নির্ভর করে। আল্লাহর বন্ধুকে যে নিয়ামত দান করলেন দুনিয়াতে, আল্লাহর দুশ্মনকে সেই নিয়ামত কেন দিলেন? একমাত্র কারণ, যেহেতু আমি রহমান, এই জন্য আমার রহমান গুণের বিকাশ ঘটাইলাম দুনিয়াতে, আমার বন্ধুদেরকে যে সমস্ত নিয়ামত দান করেছি, আমার শত্রুদেরকেও সেই সমস্ত নিয়ামত দান করেছি, এতে যেন তোমরা দুকা না খাও, তোমরা যেন এর থেকে মনে না করো যে আখেরাতে সুলাইমান পয়গম্বরকে যেই জান্নাতে দিব, ফেরাউনকে সেই জান্নাতে দিব, এমনটা যেন মনে না করো। এই জন্য রহমান শব্দের সাথে রহিম শব্দ উল্লেখ করে দিচ্ছি। আখেরাতে শুধু আমার জান্নাতের নিয়ামত আমার বন্ধুদেরকেই দান করব, কোন শত্রুকে দান করব না, যেহেতু তখন আমার রহিম গণের গুণের বিকাশ ঘটাইব। বুঝে থাকে বলেন, দুনিয়াতে আল্লাহ কোন গুণের বিকাশ ঘটাইছে, আখেরাতে কোন গুণের বিকাশ ঘটাইবে, এখানেও শনিচর রবিচর শুরু হয়। বুঝলেন নাই বিভাটা কি শুরু হয়? শনিচরের সাথে রবিচর। দুনিয়াতে যেহেতু আল্লাহ আমাদেরকে ক্ষমতা দান করছেন, দুনিয়াতে যেহেতু আল্লাহ আমাদেরকে রাষ্ট্র দান করছেন, দুনিয়াতে যেহেতু আল্লাহ আমাদেরকে নেতৃত্ব দান করছেন, দুনিয়াতে যেহেতু আল্লাহ আমাদেরকে কর্তৃত্ব দান করছেন, দুনিয়াতে যেহেতু আল্লাহ আমাদেরকে ধন সম্পদ দান করছেন, কাজে আখেরাতে অজান্নাত দান করবে। অনেকে অনেকে বলে আল্লাহ এতগুলি নিয়ামত দুনিয়াতে আমাদেরকে দান করলেন, পরকালে বঞ্চিত করবেন না? আল্লাহ বলেন, না কখনো নয়, দুনিয়াতে তোমার মতো দুশ্মনকে এত নিয়ামত দান করেছি রহমান হওয়ার কারণে, আর আখেরাতে তোমাকে জান্নাতে দেব না রহিম হওয়ার কারণে। আল্লাহু আকবার, আল্লাহ। এই জিনিসটা বুঝতে না পারার কারণে অনেক মুসলমান মনে মনে হতাশ, মুমিন মুসলমান হতাশ হয়ে যায়, কয় আল্লাহ তারা কেমন দেওয়া দিল আর আমরা দেখালি বেজ্জতি। এইভাবে যেন হতাশ না হও, এই জন্য আল্লাহ ফাকরাবুল আলামিন পরিষ্কার ভাষায় আরেক আয়াতে বলেন, يا ايها الذين امنوا لا يغرنكم تقلب الذين كفروا في البلاد متاع قليل ثم ماواهم جهنم وبئس المصير اے مؤمنرا দুনিয়াতে কোন আমার দুশমনকে যদি কোন নিয়ামত দান করি, তাহলে তোমরা মনে করবা না যে তারা জিতল তোমরা ঠকলা। কারণ দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে দুশ্মনদের যা কিছু দেই, এইগুলি তার একদিন ফুরাইয়া যাবে, এরপরে তার কপালে চিরস্থায়ী জাহান্নাম ছাড়া আর কিছু থাকবে না। আর তোমাদের মতো আমার আনুগত্য স্বীকারী বান্দাদেরকে দুনিয়াতে যদি কোনো দুঃখ কষ্ট দেই, মনে করে নিও এইগুলির দ্বারা তোমাদের পাপের কাপড় করে নেই, পরকালে তোমাদের কপালে আর কোন দুঃখ থাকবে না। বিষয়টা বোঝার জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি, শুনো। একটা খুনের আসামি, খুনের আসামি, ইসলামের বিধান বলে খুনিকে হত্যা কর, এবং সেই হত্যা করার দায়িত্ব সরকারের, হত্যা করার দায়িত্ব সরকার। ইসলামের বিধানে খুনির শাস্তি কি? হত্যা। দায়িত্ব কার? সরকার। তো একটা খুনের আসামি, তার বিরুদ্ধে সরকারি আদালতে রায় হয়ে গেল আগামী মাসের 15 তারিখ তোমাকে হত্যা করা হবে, ফাঁসি দেওয়া হবে। ফাঁসির আসামি রে, ফাঁসি দেওয়ার কয়েকদিন আগে এই দুনিয়াতে তোমার কিছু মনে চায় কিনা জিজ্ঞাসা করা হয়? কাউকে দেখতে চাও কিনা? কারোর সাথে কোনো কথা বলতে চাও কিনা? এমনকি তোমার মনে কিছু খাইতে চায় কিনা? যা চায় তাই দেওয়া হয়, কারণ তোমার আগামী মাসের 15 তারিখ পর্যন্ত যার সাথে দেখা করতে চাও করে ফেলো, যার সাথে কথা বলতে চাও বলে ফেলো, যা কিছু খাইতে চাও খেয়ে ফেলো, 15 তারিখের আগ পর্যন্তই তোমার এইগুলির মেয়াদ শেষ। এইভাবে একটা খুনের আসামি যাবে আগামী মাসের 15 তারিখে ফাঁসি দেওয়া হবে, এই খুনের আসামিটা যা খাইতে চায় তাই তারে দেওয়া হবে। এই অবস্থা দেখে কোন পথের ভিখারি, পথের ভিখারি সারাদিন ঘোরাফিরা করে এক টুকরা রুটি অবাইল, এই পথের ভিখারিটা কি বলবে যে আমি যদি ভিখারি না হইয়া ওই আসামিটা হইতাম? বলবে? বলবে কেন? আমি আমি উপবাস থাকতে পারি, কিন্তু আগামী মাসের 15 তারিখে আমার ফাঁসি হবে না। তুমি কুরমা ফুলাও বিরিয়ানি যা মনে চায় খাইতে পারো, কিন্তু 15 তারিখের আগে আগেই খেয়ে ফেলো, তোমার ফাঁসি আছে, আমার ফাঁসি না, তোমার ছেলে আমার কপাল ভালো। তেমনিভাবে আল্লাহ ফাকরাব্বুল আলমিন রহমান এবং রহিম দুই শব্দ পাশাপাশি উল্লেখ করিয়া মুমিনদেরকে সান্ত্বনা দিয়েছেন, ফাঁসির আসামির বিরিয়ানি খাওয়া দেখে তোমরা ঘাবড়াইও না, ফাঁসির আসামির বিরিয়ানি খাওয়া দেখে তোমরা ঘাবড়াইও না, মাতাউম কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিয়াদ। এদেরকে মরণের যতদিন বাকি ততদিনের জন্য শুধু ভোগ বিলাসের সামগ্রী দিয়েছি, তারপরে তাদেরকে চিরকালের জন্য জাহান্নামে পৌঁছাবে। বিষয়টা বোঝার জন্য আরেকটা উদাহরণ, একটা গল্ফের মাধ্যমে আমরা বুঝে নিতে পারি। একটা গল্ফ আছে, এক ব্রাহ্মণ, ব্রাহ্মণকে আমাদের বাংলাদেশে আঞ্চলিক ভাষায় কয় বাবনা, বাবন কয় বাবনাও, বাংলা ভাষায় সঠিক উচ্চারণ হল ব্রাহ্মণ। ব্রাহ্মণ বাজার থেকে একটা পাঠা আর একটা পাঠি কিনল, একটা পাঠা পাঠামাটি ছিলেন তো, ব্রাহ্মণ বাজার থেকে একটা পাঠা আর একটা পাটিকে, পাটিকে গলায় দড়ি বেঁধে কুঠায় বেঁধে রাখে ঘাসে মাঠে ঘাস খাওয়ার জন্য, পাটাকে ছেড়ে দিয়ে মানুষের খেতে পাতনা দান খাওয়া, দোকান থেকে কলা কিনেও খাওয়া। অবস্থা দেখে পাঠা পাটিকে বলে, ওরে পাটি, তোরে যেই ব্রাহ্মণে কিনলো আমারে ও সেই ব্রাহ্মণে কিনলো, কিন্তু তোরে শুধু গলায় দড়ি বেঁধে মাঠের ঘাস খাইতে দেয় আর আমাকে কত কিছু খাওয়ায়, কলা খাওয়ায়, বিস্কুট খাওয়ায়, বোঝা গেল তোর থেকে আমার আদর বেশি করে, বোঝা গেল তোর থেকে আমার আদর বেশি করে। পাটি এক আদর আমারে বেশি করে না তোরে বেশি করে, এটা আমার বলতে হবে না, পূজার দিন আসলে নিজে নিজেই টের পাবে, পূজার দিন আসলে নিজে নিজেই টের পাবে আদর কারে বেশি করে। তোমারে কলা খাওয়ায় বিস্কুট খাওয়ায় আদরের জন্য নয়, গলায় ছুরি দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে দুশ্মনদেরকে নিয়ামত দান করেন জাহান্নামের ছুরি দেওয়ার জন্য। এই জন্য আল্লাহ বলেন মুমিনরা এই ফাটার অবস্থা, ফাটির অবস্থা দেখিয়া, পাঠার অবস্থা দেখিয়া তোমরা মনে করিও না তোমাদেরকে আদর করি না, আরে আদর করি না, তারে গলায় ছুরি দেওয়ার যোগ্য বানাই, কথা বুঝে আসছে কিনা? এবার বুঝে থাকলে বলুন, রহমান এবং রহিম দুই নামের মর্মের মধ্যে যে পার্থক্য আছে, এই পার্থক্যটা বুঝলে কি দুনিয়াতে কোন মুমিন মুসলমান কোন আল্লাহ কোন দুশ্মনের নিয়ামত দেখে গাবড়াইতে পারে? গাবড়ায় যারা, এদের গাবড়ানির একমাত্র কারণ এরা রহমান এবং রহিমের মধ্যে কি পার্থক্য আছে বুঝলেন। গেল রহমান শব্দের অর্থ। এই সুরাকে আল্লাহ সুরায় রহমান নামে নামকরণের কারণ, যেহেতু সুরার প্রতিটি আয়াতে আয়াতে শুধুমাত্র রহমানের পরিচয় দেওয়া হয়েছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সুরার নামকরণ করেছেন সুরায়ে রহমান। তিনটা কথা গেল কিনা? আগের সুরার সাথে সম্পর্ক, শানে নুজুল, নামের অর্থ, নামকরণের কারণ। এবার আমরা আয়াতগুলি বোঝার চেষ্টা করি। সুরায় রহমানের প্রথম আয়াত হইল আর রহমান, দয়াল আল্লাহ। দুই নম্বর আয়াত হইল আল্লামাল কুরআন, এর অর্থ হল কোরআন শিক্ষা দিয়েছেন, দয়াল আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। তিন নম্বর আয়াত হল খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। প্রত্যেকটা আয়াতের ট্রান্সলেশনটা, বাংলা তর্জমাটা সিরিয়াল নম্বর সহসরণ রাখুন, সামনের কথা বলতে সহজ। প্রথম আয়াত আর রহমান অর্থ দয়াল আল্লাহ, দ্বিতীয় আয়াত আল্লামাল কুরআন অর্থ কোরআন শিক্ষা দিয়েছেন, তৃতীয় আয়াত খালাকাল ইনসান অর্থ মানুষ সৃষ্টি করেছেন। সামনের কথা বোঝার সত্ত্বেই একটা কথা আপনাদেরকে আমার জিজ্ঞেস করতে হয়, বলুন আর প্রথম আয়াতটা কি, দুই নম্বর আয়াতটা কি, আল্লামাল কুরআন অর্থ কি, কোরআন শিক্ষা দিয়েছেন, তিন নম্বর আয়াতটা কি, খালাকাল ইনসানের অর্থ কি? তাহলে দুই নম্বর আয়াতে বলেন কোরআন শিক্ষা দিয়েছি, তিন নম্বর আয়াতে বলেন মানুষ সৃষ্টি করেছি। কোরআন শিখাইয়া মানুষ বানাইছেন না মানুষ বানাইয়া কোরআন শিখাইছেন? তাইলে সিরিয়াল উল্টা করলেন কেন? মানুষ বানাইয়া তারে কোরআন শিখাইছেন, তাইলে তো সিরিয়ালটা ঠিকঠাক। তো এইভাবে বললে আর রহমান খালাকাল ইনসান আল্লামাহুল কোরআন, দয়াল আল্লাহ মানুষ বানাইছেন কোরআন শিখাইছেন, এইভাবে করলে সিরিয়াল ঠিকঠাক। তো সিরিয়াল পাল্টাইলেন কেন? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিন কেরাম লেখেন, মানুষ দুই প্রকার, মানুষ কত প্রকার? দুই প্রকার। এক প্রকার মানুষকে বলে জন্মগত মানুষ, আর এক প্রকার মানুষকে বলে গুণের মানুষ। এক প্রকার মানুষ জন্মগত, আর এক প্রকার গুণগত। জন্মগত মানুষ কাকে বলে? মানুষের বংশে যার জন্ম হয়। কঠিন কথা না? তবু আমি বারবার বলবো, শুধু আপনাদের স্মরণ রাখার জন্য, স্মরণ না রাখলে সামনের কথা বলবেন। জন্মগত মানুষ কাকে বলে? মানুষের বংশে যার জন্ম হয়। বুঝতে অসুবিধা হলো নাকি? যদি অসুবিধা না হয়ে থাকে তাহলে এবার আপনাদের একটা কঠিন প্রশ্নের জবাব দিতে হবে, সেটা হলো এবার বলুন জন্মগত মানুষ হওয়ার জন্য কি কি শিক্ষা লাগে? মুঠেও না, মুঠেও না। আমি যেদিন জন্মগ্রহণ করেছিলাম কোরআনের একটি অক্ষরও সেদিন শিখতে পারি, আমি যেদিন জন্মগ্রহণ করেছিলাম মানুষের বংশে সেদিন আমি এবিসিডিও শিখিনি, সেদিন আমি কহ গগও শিখিনি, সেদিন আমি আলিফ বাতাসাও শিখিনি, শুধু মানুষের ঘরে জন্ম গ্রহণ করার কারণে জন্মগত ভাবে আমি সেদিনও মানুষ ছিলাম, জন্মগত ভাবে সেদিনও মানুষ ছিলাম। এবার একটু দয়া করে বলুন জন্মগত জন্মগত মানুষ হওয়ার জন্য কোন শিক্ষা লাগে? না, জন্মগত মানুষ হওয়ার জন্য কোন শিক্ষা লাগে না। মানুষের বংশে জন্মগ্রহণ করলেই জন্মগত মানুষ, মানুষের বংশে জন্মগ্রহণ করলেই জন্মগত। আর এক প্রকার মানুষ হল গুণের মানুষ, গুণগত মানুষ। মানুষের গুণ কি? ইচ্ছা মতে খাইতে পারা মানুষের গুণ নয়, জীব জানোয়ারেরাও ইচ্ছা মতে খায়। তৃপ্ত হইয়া ঘুমাইতে পারা মানুষের গুণ নয়, জীব জানোয়ারও তৃপ্ত হইয়া ঘুমায়। ইচ্ছা মতো বাচ্চা জন্ম দিতে পারা, আর ইচ্ছা মতো নারী পুরুষের মিলিত হওয়া। মানুষের গুণ নয়, কুকুর কুকুরিও মিলিত হয়। খাওয়া গুমানি আর যৌন মিলন, খাওয়া আহার নিদ্রা যৌন মিলন, মানুষের গুণ না জানোয়ারের রসে ভালো করে বলেন, বুঝে শুনে বলেন। খাওয়া মানুষের আলাদা গুণ না জানোয়ার খায়, গুমানি মানুষের আলাদা গুণ না জানোয়ার গুমানি, নারী পুরুষের মিলন শুধু মানুষের মধ্যে আছে না জানোয়ারের মধ্যে আছে। তাহলে খাওয়াও মানুষের আলাদা গুণ নয়, গুমানিও মানুষের আলাদা গুণ নয়, যৌন মিলন বা বাচ্চা জন্ম দেওয়াও মানুষের আলাদা গুণ নয়। তাহলে মানুষের আলাদা গুণ কোনটা, এটাকে কি করে নিতে হবে? তারপরে আমরা বুঝব মানুষ গড়ার শিক্ষা কোনটা। এটা কয়েকটা উদাহরণের মাধ্যমে আমাদের জন্য বোঝা সম্ভব। বাতি জ্বালানো হয়েছে আলু দেওয়ার জন্য, সুতরাং আলু দেওয়া বাতি, আলু দেওয়া বাতি। মাইক ফিট করা হয়েছে আওয়াজ দেওয়ার জন্য, সুতরাং আওয়াজ দেওয়া কার গুণ? মাইকের গুণ। পাখা ফিট করা হয়েছে বাতাস দেওয়ার জন্য, সুতরাং বাতাস দেওয়া কার গুণ? পাখার গুণ। প্রমাণ হল যাকে যে কাজের জন্য নিযুক্ত করা হয় ওই কাজটাই তার গুণ, যাকে যে কাজের জন্য নিযুক্ত করা হয় ওই কাজটাই তার গুণ। খাওয়ার জন্যই মানুষ বানানো হয় না জানোয়ার ওখান, সুতরাং খাওয়া মানুষের গুণ নয়। ঘুমানোর জন্যই মানুষ বানানো হয় নাই জানোয়ারও ঘুমায়, সুতরাং ঘুমানি মানুষের আলাদা গুণ নয়। যৌন মিলনের জন্যই মানুষ বানানো হয় নাই, হাইওয়ান জানোয়ারদের মধ্যেও যৌন মিলন আছে, সুতরাং যৌন মিলন মানুষের আলাদা গুণ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব দানবকে আমি একমাত্র আমার এবাদত করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহর এবাদত, আল্লাহর গুলামি, আল্লাহর দাসত্ব, আল্লাহর বন্দেগী করার জন্য আল্লাহ মানুষ বানাইছেন, সুতরাং আল্লাহর বন্দেগী করা হইল মানুষের আলাদা গুণ। নাকি আমেরিকার কুত্তারাও নামাজ পড়ে? নামাজ পড়ে? সৌদি আরবের উঠেও রোজা রাখে? বাংলাদেশের গরুরাও হজ করে? তাহলে বলুন তো, নামাজ রোজা হজ জাকাত এবাদত বন্দেগী কোন কোন প্রাণীর গুণ? মানুষের গুণ। মানুষের আলাদা গুণটা কোনটা? এবাদত। মানুষের আলাদা গুণ কোনটা? এবাদত। তাইলে তুমি যেদিন মানুষের বংশে জন্মগ্রহণ করেছ সেদিন থেকে তুমি জন্মগত মানুষ, গুণের মানুষ হবে তুমি সেদিন যেদিন তুমি আমার গোলাম হতে পারবে। আর আমার গোলামি শিক্ষা দেওয়ার মতো কোন ব্যবস্থা কোরআন ছাড়া দুনিয়ার আর কোথাও নাই। সুতরাং আমি যে বলেছি দয়াল আল্লাহ আর রহমান ও আল্লামাল কোরআন খালাকাল ইনসান, দয়াল আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন মানুষ সৃষ্টি করেছেন, এটা জন্মগত মানুষের কথা নয়, গুণের মানুষের কথা। আমি আল্লাহ যাকে কোরআন শিক্ষার সৌভাগ্য দান করেছি, কোরআন শিক্ষার পরদার গায়ে লেগেছে, সেই ব্যক্তি সত্যিকারের অর্থে মানুষ হতে পেরেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শিখাইয়া মানুষ বানাইছেন, জন্মগতটা না গুণগতটা? গুণগত মানুষ বানাইছেন আল্লাহ কোরআন শিখাইয়া। কোরআন শিক্ষার পরর যাদের গায়ে লাগেনি এরা গুণের মানুষ হতে পারে না। এক দুইটা উদাহরণ দিয়ে আজকের মতো কথা শেষ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে শিক্ষা দিয়েছেন যত নিয়ম নীতি বিধি বিধান মানুষের জন্য, এর মধ্যে দুইটা বিধানের কথা বলি শুনে, আপনাদের জানা আছে আমি শুধু স্মরণ করাই দিই। মানুষের জন্য আল্লাহ কোরআনে একটা বিধান দিয়েছেন, আপন মাকে বিয়া করা হারাম। আসেনি কোরআনে বিধান? পূর্ণিমা তালাইকুম মাহাতুকুম, আপন মাকে বিয়ে করা হারাম, আপন বোনকে বিয়া করা হারাম, আপন খালাকে বিয়া করা হারাম, আপন ফুফুকে বিয়া করা হারাম, আপন ভাগ্নিকে বিয়া করা হারাম, আপন ভাতিজিকে বিয়া করা হারাম। একটা বিধান কোরআনে। আর একটা বিধান আছে কোরআনে, অন্য কোন নারীকেও বিয়া না করা পর্যন্ত তার সাথে যৌন মিলন হারাম। বিয়া না করা পর্যন্ত যৌন মিলন হারাম। আল্লাহ বলেন ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশাতাম ওয়া মাক্তাম ওয়া সাআ সাবীলা। শব্দ বিয়া সারা যৌবনের আনন্দ উপভোগ করতে যায় না, যৌবনের আনন্দ উপভোগ করতে যায় না। তাই রে একদিকে বিধান দিয়েছেন মা বোন কে বিয়া করা হারাম, অপর দিকে বিধান দিয়েছেন মা বোন সারা ভিন্ন নারীর সাথেও বিয়া সারা যৌন মিলন হারাম। কটা হারামের বিধান শিখলাম? দুইটি হারামের বিধান শিখলাম, কোথার থেকে? কোরআন থেকে। কোরআন থেকে একটা হারামের বিধান শিখলাম মা বোন কে বিয়া করা হারাম, আর একটা বিধান শিখলাম অন্য নারীর সাথেও বিয়া সারা মিলামিশা। এখন যদি জন্মগত কোন মানুষ মাকে বিয়া করে, বোনকে বিয়া করে, হালাকে বিয়া করে, ফুফুকে বিয়া করে, মানুষের কাতারে রইল রইল না, কোন শিক্ষা লঙ্ঘন করার কারণে সে মানুষ হতে পারলো না? একমাত্র কোরআন শিক্ষা লঙ্ঘন করার কারণে সে মানুষের কাতারে রইল না। এই জন্য আল্লাহ বলেন আর রহমান ও আল্লাহ আল কোরআন খালাকাল ইনসান, দয়াল আল্লাহ যাকে কোরআন শিক্ষা দিয়েছেন তাকেই মানুষ হওয়ার সৌভাগ্যদান করেছে। আরেকটা মানুষ মাকে বিয়া করেন, হালাকে বিয়া করে না, ফুফুকে বিয়া করেন, অন্য নারীর সাথেও বিয়া সারাই মিলামিশা করে। প্রথম দলটা যদি আপনারা দেখো নাও থাকে, দ্বিতীয় দলটা তো অন্তত সারা বিশ্বের প্রায় সব দেশেই কিছু না কিছু আছে। অন্য নারীকেও বিয়া সারাই মিলামিশা করে এমন মানুষ আমাদের সমাজে আছে কিনা? নাই, আছে। ভিন্ন নারীর সাথে বিয়ে ছাড়া মিলামিশা করার মতো মানুষ আমাদের সমাজে বহু আছে। আমি জিজ্ঞাসা করি, একটা কুকুর যেমন ভাবে একটা কুকুরের সাথে মিলামিশা করতে বিয়া লাগে না, একটা বলদ যেমন ভাবে একটা গাভীর সাথে মিলামিশা করতে বিয়া লাগে না, একটা গাধা যেমন ভাবে একটা গাভীর সাথে মিলামিশা করতে বিয়া লাগে না, একটা মানুষও যদি একটা নারীর সাথে মিলামিশা করতে বিয়া লাগে মনে করে না, এই মানুষের মধ্যে আর গাধার মধ্যে ব্যবধান কোথায়? তাহলে মানুষে গাধা হইতে দেয় না কোন শিক্ষা? মানুষে কুকুর হইতে দেয় না কোন শিক্ষা? মানুষকে বলদ হইতে দেয় না কোন শিক্ষা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর রহমান ও আল্লামাল কোরআন খালাকাল ইনসান, দয়াল আল্লাহ কোরআন শিক্ষার পরশ লাগাইয়া তোমাদেরকে গুণের মানুষ হওয়ার সৌভাগ্য দান করেছে। এই প্রসঙ্গে আপনাদের দেশের হাল অবস্থা আমার জানা নাই, আমার দেশের হাল অবস্থা তো আমি আলাদা নাই আপনাদের চেয়ে। আমার দেশের কোরআন শিক্ষার পরশ পায় নাই এমন একজনের উদাহরণ দিচ্ছি। আমার বাংলাদেশের ময়মনসিংহ জেলা শহরে জন্মগ্রহণকারী একটা শিক্ষিতা নারী, নাম তার তসলিমা নাসরিন, নাম তসলিমা নাসরিন। তসলিমা নাসরিন এমবিবিএস ডাক্তার ছিল বাংলাদেশে, টাকা গাড়ি অনেক বই পুস্তক লিখেছে। সাবধান, আপনাদেরকে অনুরোধ করে বলি, ভুলবশত কোনদিন তসলিমা নাসরিনের বই পড়বেন না। যে সমস্ত আলিম তসলিমা নাসরিনে কোরআন দে যত কারণে ভুল বলেছে, তসলিমা নাসরিনে কইছে কোরআন ভুল, যুক্তিসঙ্গত কারণ দেখাইয়া কইছে, ওই যুক্তিগুলির দাঁত ভাঙা জবাব যে সমস্ত আলেম দিতে পারবেন না, ওই সমস্ত আলেমদের জন্য তসলিমা নাসরিনের বই পড়া জায়েজ হবে। তসলিমা নাসরিন বলেছে কোরআন ভুল, তার কারণ হল কোরআন নারীদের উপর অবিচার করেছে, কোরআন নারীদের উপর অবিচার করেছে। কি কি অবিচার? সীমা শেষ, শেষ সীমানা নাই। কোরআন তসলিমা নাসরিন কোরআন কোন কোন কিভাবে কিভাবে নারীদের উপর অবিচার করেছে বলে কোরআনকে ভুল আখ্যায়িত দিয়েছে, এটা সারা রাত আমি আপনাদেরকে বলে শেষ করতে পারব। এর মধ্যে একটা হল কোরআনের একায়াতে আল্লাহ বলেন ফানকিহু মা তাওবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। হে মুসলমান পুরুষেরা, তোমরা প্রয়োজনে দুইটা বিয়ে করে দুই বিবি একত্রে রাখতে পারো, প্রয়োজনে তিন বিবি একত্রে রাখতে পারো, প্রয়োজনে চার বিবি একত্রে রাখতে পারো। আপনাদের জানা মতে ইসলামের বিধানে, কোরআনের বিধানে একটা মুসলমান পুরুষ চারটা স্ত্রী একসাথে ঘরে রাখতে পারে কিনা? পারে, অবশ্যই পারে। কিন্তু নারীকে একের বেশি স্বামী রাখার অধিকার দেওয়া হয়। আপনাদের জানা মতো একটা মুসলমান নারীকে একসাথে দুই স্বামী রাখার ব্যবস্থা দেওয়া আছে নাই? কোরআন নারীদের উপর যত অবিচার করেছে এর মধ্যে এটা একটা অবিচার। মুসলিমের দাবি হল কোরআন নারীদেরকে যত ভাবে অবিচার করেছে এর মধ্যে এই যে একটা অবিচার, পুরুষকে একসাথে চার স্ত্রী রাখার অধিকার দেয় কিন্তু নারীকে একের বেশি স্বামী রাখার অধিকার দেয় না, এটা হল নারীদের প্রতি কোরআনের যত অবিচার এর মধ্যে একটা অবিচার। বুঝে থাকলে বলুন, তসলিমা নাসরিনের বই যে কোনো লোকে পড়লে ইমান ঠিক রাখতে পারবে না? ইমান ঠিক রাখতে পারবে, এই জন্য তসলিমার বই পড়া দাঁতভাঙ্গা জবাব যারা দিতে পারবেন না তাদের জন্য পড়া যায়। আল্লাহ পাক রাব্বুল আলামিন কুরআন নাজিল যখন করতেছিলেন তখনই জানতেন কিনা যে কুরআন নাজিল সমাপ্ত হওয়ার দেড় হাজার বছর পরে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামে একটা দেশ স্বাধীন হবে, ওই দেশে ময়মনসিংহ নামে একটা জেলা শহর থাকবে, সেখানে তসলিমা নামে একটা কুলোটা জন্ম হবে এবং কোরআনকে ভুল বলবে। আল্লাহ কি তখনও জানতেন? এবং ভুলের এই কারণ দর্শাবে আল্লাহ কি সেটাও জানতেন? জেনে শুনেই কি কোরআনের ভিতরে তার জবাবের ব্যবস্থা না দিয়ে কোরআনকে কি আমার পর্যন্ত সচল চলতে হবে বলেছেন না জবাবের ব্যবস্থা দিয়ে? এই জবাবটা বোঝার চেষ্টা করুন, তসলিমার বই পড়ার চেষ্টা করবেন না, ইমান থাকবেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলেন نساؤكم حرث لكم فأتوا حرثكم أنى شئتم الله বলেন হে মুসলমান পুরুষেরা তোমাদের স্ত্রীরা হইল তোমাদের সন্তান উৎপাদনের ক্ষেত, স্ত্রীরা হইল সন্তান উৎপাদনের ক্ষেত। সুতরাং যেই ব্যক্তি বিয়া করে বিবির সাথে মিলামিশা করল সে তার নিজের ক্ষেত ফসল ফলাইতে গেল, যে ব্যক্তি বিয়া ছাড়া কোন নারীর সাথে সঙ্গম করল এই অপরের ক্ষেত্রে নিজের ফসল ফলাইতে গেল। বলেন নিজের ক্ষেত্রে ফসল ফলানি বৈধ অবৈধ না অপরের ক্ষেত্রে ফসল ফলানি অবৈধ? অপরের ক্ষেত্রে, অপরের ক্ষেত্রে ফসল ফলানি অবৈধ, ফসল ফলানি অবৈধ। এখন যদি এমন কোন অতিচালাক বাঙালি থাকে যে ঠিক আছে অপরের ক্ষেত্রে ফসল ফলানি অবৈধ যেহেতু আমি অপরের ক্ষেত্রে ফসল ফলাইব না, আমি অপরের ক্ষেত্রে সিদ্ধ দান বুনব, কি বুনবে? সিদ্ধ দান। অপরের ক্ষেত্রে আমি সিদ্ধ দান বাইন করবো, ফসল ফলবে না, অপরের ক্ষেত্রে ফসল ফলানির অপরাধ আমি করলাম না। আমি জিজ্ঞাসা করি অপরের ক্ষেত্রে ফসল ফলানির অপরাধ করলাম আমি, তুমি সিদ্ধ দান কি বাইন করছো তোমার বাহের ক্ষেত্র? হারবেন না, হারবেন না। যারা জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করে ভিন্ন নারীর সাথে মিলামিশা করতে যায় এরা অপরের ক্ষেত্রে সিদ্ধ দান বাণি করতে যায়। বুঝলেন না ব্যাপারটা? জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করে যারা ভিন্ন নারীর সাথে মিলামিশা করতে যায় এরা কার ক্ষেত্রে বীজ বাণি করতে যায়? ফসল ফলানি গেল না বীজ বাণি করতে গেল? ফসল ফলানি অপরের ক্ষেত্রে ফসল ফলানি যেমন অপরাধ, অপরের ক্ষেত্রে দান বুনাও অপরাধ। ভিন্ন নারীর গর্ভে সন্তান জন্ম দেওয়া যেমন অপরাধ, ভিন্ন নারীর সাথে মিলামিশা করা অপরাধ। কথা বুঝলেন কিনা? একটা কৃষকের যদি চারটা ক্ষেত থাকে আর চার ক্ষেতে যদি ফসল ফলায়, এই ফসলগুলি ভাগাভাগি নিয়ে কোন ঝগড়া হওয়ার আশঙ্কা আছে? তখন মালিক একজন, মালিক। কিন্তু তসলিমার দাবি মতে যদি ক্ষেত একটা হয় আর কৃষক যদি চারজন হয়, তসলিমার দাবি মতে তসলিমারে যদি চারটা স্বামীর সাথে কাছে একসাথে বিয়া দেওয়া হয়, ক্ষেত কটা? কৃষক কত? পানি শেষ করবে কতজন? বীজ বাইন করবে কতজন? চারজন। ফসল ফলবে ধানের মতো না আলুর মতো না একটা তরমুজের মতো? না, হাসলে হবে না, বুঝে শুনে জল দিতে। ফসল ফসল ফলবে আলুর মতো, ধানের মতো, মূলার মতো না একটা তরমুজের মতো? তোরে সাইড বেটার কাছে বিয়া দেওয়া হইল, সাইড গিরস্তে তোর কে তো ফসল ফলাইল, ফসল ফলল একটা কত তোর মুস্তায় বাপ ডাক বেগুনটা মান না অপমান মান, এই অপমানের হাত থেকে রক্ষা করার জন্য, নারীদেরকে বঞ্চিত করার জন্য নয়, এমন জঘন্যতম অপমানের হাত থেকে নারীদেরকে রক্ষা করার জন্য কোরআনের বিধানে একটা নারী একের বেশি স্বামী রাখতে পারে না। আসবার কথা পেলাম না বুঝবার কথা আমি মানুষ হাসাবার উদ্দেশ্যে কথা বলি না, কথা বুঝাবার জন্য উদাহরণের মাধ্যমে কঠিন কথা বুঝতে যাওয়া যায়। তসলিমার লেখা একটা বইয়ের নাম যাব না কেন যাব, নামটা শান্ত না বিদ্রোহী, বিদ্রোহী নাম, যাব না কেন যাব। এই বইয়ে লেখে নারীদের গায়ের ব্লাউজ সিলাইবার জন্য পুরুষ টেইলারদের কাছে যেতেই হয়, যেহেতু বাংলাদেশে নারী টেইলার খুব, নারী টেইলারের খুব অভাব। আর বাস্তবিকই আপনাদের দেশের খবর আমি জানি না, বাংলাদেশে যে পরিমাণ পুরুষ টেইলার আছে এই পরিমাণ নারী টেইলার নাই। আপনারাও কেটে দেখবেন যে পরিমাণ পুরুষ টেইলার আছে এই পরিমাণ নারী টেইলার নাই। এই জন্য তসলিমা নাসরিন যাব না কেন যাব বইয়ে লেখে যে নারীদের গায়ের ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে যেতেই হয়। এখানে আমার আপত্তি আছে, আমার স্ত্রীর ব্লাউজের মাপ দেওয়ার জন্য আমার স্ত্রীকে এই টেইলারের কাছে যেতে হবে না আমি যথেষ্ট? কোন পুরুষ যদি নিজের স্ত্রীর গায়ের ব্লাউজের মাপ দিতে জানে না টেইলারকে, তারে কে বলছিল বিয়া করতে? বলেন নারীর ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে যেতেই হবে না স্বামী যথেষ্ট? এই কথাটা তসলিমা ঠিক লেখলো না ভুল? ভুল। এরপরে লেখে বাধ্য হইয়া নারীরা পুরুষ টেইলারদের কাছে যখন ব্লাউজের মাপ দেওয়ার জন্য যায়, তখন পুরুষ টেইলারেরা, পুরুষ জাতি এত বড় জঘন্যতম খারাপ, পুরুষের প্রতি তসলিমার বড় সাংঘাতিক দুষ্কর, পুরুষেরা এত বড় খারাপ জাতি, এই পুরুষ টেইলারেরা নারীদের গায়ের মাপ নেওয়ার সময় ফিতার পরিবর্তে তাদের বুকে টেইলারদের হাতের আঙ্গুল ব্যবহার করে। ফিতা দিয়ে মাপ লয় না, আঙ্গুল দিয়ে মাপ লয়। নারীরা বুকের মাপ লয় আঙ্গুল দিয়া, ফিতা দিয়া না। এতে অনেক মেয়ে লজ্জায় লাল হয়ে যায়, কেউ নীল হয়ে যায়, কেউ হলদে হয়ে যায়, কেউ সাদা হয়ে যায়। তাইলে তসলিমার জানা আছে নারীরা পুরুষ টেইলারের কাছে ব্লাউজের মাপ দিতে গেলে কি ব্যবহার করে, তসলিমার জানা আছে? জানা নাই এই কারণে লেখলো না, জানা আছে এই কারণে লেখলো। আমার প্রশ্ন হইল, তুমি যদি জানো ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারের কাছে গেলে কি করে তুমি যদি জানো, তাহলে তুমি যাবো না কেন যাব কেন বলবা? তুমি বদমাস না হইলে, তুই বদমাস না হইলে কি ব্যবহার করে জানস, তারপরে যাবি কেন বল? বুঝে থাকলে আর বলুন, তসলিমা যে বইগুলি লিখেছে এই বইগুলির দ্বারা মানুষকে মানুষ বানাবার মতো ব্যবস্থা আছে না মানুষকে হাইওয়ান জানোয়ার বানাবার ব্যবস্থা? তসলিমার লেখা আরেকটা বইয়ের নাম অপরপক্ষ। অপরপক্ষ বইয়ে তসলিমা লেখে আমার পেট আমার শরীরের অঙ্গ, আমার স্বামীর শরীরের অঙ্গ নয়, কাজেই স্বামীর অধিকার নাই তার ইচ্ছা মতে আমার পেটে বাচ্চা জন্ম দেওয়া। আমার পেটে কার কাছ থেকে বাচ্চা নেব না নেব সেটা আমার অধিকার। আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, একটা পুরুষকে স্বামী বানাইয়া তার বাচ্চা পেটে নেবে না? যে কোনো পুরুষের কাছ থেকে মনে চায় সেখান থেকেই তার পেটে বাচ্চা নেবে, এমন পেট মানুষের হয় না গরু ছাগলের হয়? তাহলে তসলিমার পেটে আর পুষ্টির পেটে ব্যবধান বুঝে থাকলে বলুন, তসলিমার মতবাদ মনুষ্যত্ববাদ না পশুত্ববাদ? পশুত্ববাদ। এত বড় শিক্ষিত নাই, এত বড় পশু জানোয়ার কেন হইল? কোরআন শিক্ষার ছোঁয়া পাইছে না, কোরআন শিক্ষার পরশ পাইছে না, তসলিমা শিক্ষা গ্রহণ করছে না কোরআন শিক্ষা গ্রহণ করছে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, দয়াল আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন সত্যিকারের মানুষ বানাইছেন। কোরআন শিক্ষার সোয়াদের অন্তরে লাগে নাই, কোরআনের হালাল হারামের বিধানের প্রতি যারা বিশ্বাসী হতে পারে না এরা হায়ওয়ান জানোয়ার ছাড়া মানুষ হতে পারে না। একটা মুসলমান যত বড় শিক্ষিত, যত বড় বুকো হোক, যত বড় গুহার হোক, যদি বিন্ম নারীর কাছে যাওয়াকে হারাম মনে করে, এই কারণে মিলামিশার জন্য বিয়া করে, আছে কিনা এইরকম অশিক্ষিত মুসলমান? আছে কিনা? নাই। যে বিন্ম নারীর কাছে যাওয়া হারাম মনে করে এই কারণে মিলামিশার জন্য বিয়া করে, এখন মুসলমান আছে কিনা? নাই। আছে। এই মুসলমানটা বিন্ন নারীর সাথে মিলামিশা করতে না গিয়া মিলামিশার জন্য বিয়া করে একটা নারী ঘরে আনলো তার সারা জীবনের লালন পালনের দায়িত্ব নিয়ে, কোন শিক্ষার সোয়া পাওয়ার কারণে? কোরআন শিক্ষার সোয়া পাওয়ার কারণে। বিন্ন নারীর সাথে মিলন হারাম, বিবির সাথে মিলন হালাল, এটা কোন গ্রন্থ থেকে শিখলো? একমাত্র কোরআন শিক্ষার সোয়া পাওয়ার কারণে শিখলো। এটা জানোয়ার হইল না, যত বড় অশিক্ষিত হোক এই মুসলমানটা জানোয়ার হইল না, মানুষের কাতারে রইল। কোন কারণে? কোরআন শিক্ষার পরশ পাওয়ার কারণে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, দয়াল আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন মানুষের মতো মানুষ বানিয়েছেন।